বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণদ্বয়ম গোপীজন সমাহূতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবৈ তুলসীদেবৈ পিয়াবৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীর সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্ধরণ ধেয়ম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনু তম শরণ্যম ভীতাতিহম পনতপালভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যাক্তা দুস্তজ্জ সুরেপসি ত্বরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্টার্জ বচসা যদগাদিরণ্যম মায়ামেঘদৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইৎপাদপল্লবনখচন্দমনিচ্ছটায় বিস্ফুরজিত কিমপি গোপবধূ স্বদর্শি পূর্ণানুরাগরসসাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়াদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকেতনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বাম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গমদাপহারম বারাণসীপুরপতি ভজবীশনাথম বাগী সজস্ব বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্ভিঃ ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। বিজিত ঋষি কবায়ু বিরদন্ত মুনস্তুরগম জয়যতান্তি যন্তমতি লোলম পায় কিদ ব্যসন সতামৃত সমবহায় গুরশ্চরণম বনিজ ইবাজ সন্ত কৃত কর্ণ ধরা জলধৌ। বিজিত ঋষি কবায়ু বিরদন্ত মুনস্তুরগম জয়যতান্তি যন্তমতি লোলম পায় কিদ ব্যসন সতামৃত সমবহায় গুরশ্চরণম বনে জয়বাজ সন্ত কৃত কর্ণ ধরা জলধৌ। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, অনেকেই সাধু বেশ গ্রহণ করেন কিন্তু বাস্তবিক পক্ষে তারা সাধু পথ থেকে অনেক অনেক দূরে অবস্থিত। শিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন, অনেকেই সাধু বেশ গ্রহণ করেন কিন্তু বাস্তবিক পক্ষে তারা সাধু পথ থেকে বহু বহু দূরে অবস্থিত। শিল সচ্চিদানন্দ ভক্ত বিনোদ ঠাকুর জানিয়েছেন, হে মহোদয়গণ, সাধু যেখানে সেখানে পাওয়া যায় না, বহু দেশ বহু গ্রাম বহু শহর অন্বেষণ করে কাউর যদি কপালে জোর থাকে খুব ভালো সৌভাগ্য থাকে তাহলে এক বাস্তব সাধুর সন্ধান পাওয়া জেলেই যেতে পারে, আবার নাও যেতে পারে, কপাল ভালো থাকলে হতে পারে। বহু অন্বেষণ করে বহু চেষ্টা করে ভগবানের চরণে কাতর প্রার্থনা করার পর ভগবান যদি প্রসন্ন হন তাহলে আমার সঙ্গে এক বাস্তব সাধুর দর্শন হতে পারে। তুলসীদাসজি এই জন্য পরিষ্কার জানিয়েছেন, বিনা সৎসঙ্গ তরই না কই ইত্যাদি কথা বলেছেন, আর রাম কৃপা বিনা সুলভ না সই, বিনু সৎসঙ্গ তরই না কই রাম কৃপা বিনু সুলভ না সই রাম কৃপা বিনু সুলভ না সই। আমরা মনে করলাম বোধহয় এমনিতেই পেয়ে গেলাম সাধু, না, সাধু পেতে গেলেও সন্ধান রামজির কৃপা দরকার, ভগবানের কৃপা দরকার। তারপর অনেক কপাল পোড়া আছেন যারা সাধু দর্শন হলো সাধু সঙ্গ হলো কথা শোনা হলো তারপরেও তাদের কপাল পোড়া, তাদের কিছু হলো না, বহু দুর্ভাগ্য তাদের, বহু অপরাধ করেছেন। শিল সচ্চিদানন্দ ভক্তিমন ঠাকুর বলেছেন, কিছু রজস্তম ব্যক্তিগণের দ্বারা যে ধর্মীয় সংস্থা সংগঠিত হয়, কিছু রজস্তম ব্যক্তিগণের দ্বারা যে ধর্মীয় সংস্থা গঠিত হয় তাতে কোনোদিনই আচারময়ী শিক্ষার প্রচার হতে পারে না। কিছু জড়জগতের ব্যক্তি যদি সাধু সেজে কোনো একটা জায়গায় থাকেন রজস্তম প্রকৃতির, তাদের দ্বারা জগতে কোনো আদর্শ প্রচার হতে পারবে না, বরঞ্চ উল্টো হবে, সমাজের লোক তাদের কীর্তিকলাপ দেখে, তাদের ক্রিয়াকর্ম দেখে থুতু দেবেন, থু। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে বরং তাদেরকে, তাদের ক্রিয়াকলাপ দেখে, হাস্যাস্পদ ক্রিয়াকলাপ এগুলো দেখে থুতু মারবেন, হাসি ওড়াবেন, যার জন্য প্রচুর পরিমাণে হরিকথা এবং হরিসংকীর্তনের দরকার হয়ে পড়েছে। প্রচুর পরিমাণে আমাদের হরিকথা এবং হরিকীর্তনের দরকার হয়ে পড়েছে, সেগুলো শোনা এবং বোঝা। কিন্তু কোথায় হরিকথা হচ্ছে, কোথায় হচ্ছে না, এটা কে বুঝবে? কোথায় বাস্তব হরিকথা হচ্ছে আর কোথায় হচ্ছে না, এসব বুঝবার মতো যোগ্যতা মানুষের নাই। সেই জন্য প্রচুর মানুষ, প্রচুর ব্যক্তি তারা ভজনে আসছেন কিন্তু ঠকে যাচ্ছেন। তারা প্রচুর পরিমাণে ভজনে আসছেন কিন্তু শেষে তারা ঠকে যাচ্ছেন, কোনো কিছু পাচ্ছেন না। আজকে এক সাধুর কথা আমি আলোচনা করব, সকালে বলেছিলাম। সাধু কখনো গায়ে লেখা থাকে না, তার চরিত্র, তার স্বভাব, তার তেজ, তার বীর্য, তার ভজন বলে দেয় ইনি সাধু। আজকে এমন একজন সাধুর কথা আলোচনা করব যার চরণোদয় কৃষ্ণ মাথায় রাখেন, ভগবান পরাত্পর অখিলেশ্বর স্বয়ং ভগবান কৃষ্ণ যার চরণোদয়কে মাথায় স্থাপন করেন, এমন এক সাধুর কথা আলোচনা করব যার কথা চিরকাল আমাদের স্মৃতিপটে থাকা উচিত, কারণ ভগবানও তাই রেখেছেন। গৃহস্থ হলে তিনি সাধু হবেন না, লাল কাপড় পরলে সাধু হয়ে যাবেন এমন কোনো কথা নাই, এরকম কথা আমাদের কোনো জায়গায় লেখা নাই। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন বাইরের বেশটা বড় কথা নয়, বাইরে কে কী বেশ গ্রহণ করলো সেটা বড় কথা নয়, কিন্তু বাস্তবিক তার ক্রিয়াকলাপ প্রমাণ করে দেবে তিনি সাধু কি অসাধু। জগতের লোক সাধুর ডেফিনেশন জানেন না, আর জানাও সম্ভব না। সমস্ত জগৎ জুড়ে এরকম একটা অবস্থা, বাস্তবিক সাধুর ডেফিনেশন কেউ জানতে পারছেন না, তারা সঙ্গ করেন নাই, তারা বোঝেন নাই, অন্ধের মতো খালি সময় নষ্ট করেছেন। যেটা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে প্রহ্লাদজি মহারাজ বলেছেন, অন্ধা যথান্ধৈ রূপনীয় মায়ানম তেয়পি সচতন্তা মরুধাম নেবাধ্যা। অন্ধ যেমন আরেক অন্ধের দ্বারা পরিচালিত হলে কখনোই সে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না, এক অন্ধ যদি আরেক অন্ধের দ্বারা পরিচালিত হয় সে যেমন কোনোতেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না লক্ষ্যস্থলে, সেরকম আমাদের অবস্থা। আমরা অন্ধ কিছু ব্যক্তি তাদেরকে বিশ্বাস করে আমরা অগ্রসর হচ্ছি, যার জন্য আমরা কোনো কিছু বুঝতে পারছি না। সমস্ত জগতের লোক ঠকে যাচ্ছে, বড় আশ্চর্যের কথা। গৃহস্থের বেশেও, গৃহস্থের বেশ ধারণ করে রেখেছেন অথচ তিনি সাধুতায় চরমে উঠেছেন, এরকম হাজার হাজার উদাহরণ আমাদের আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যত পার্শ্বদগণ ছিলেন তাদের বেশিরভাগে গৃহস্থ ব্যক্তি ছিলেন, কিন্তু তাদের গৃহস্থ ব্যক্তি বলা উচিত হবে না, কেন নামে তারা গৃহস্থ ব্যক্তি ছিলেন, তাদের গৃহের প্রতি কোনো আকর্ষণ ছিল না, সর্বাঙ্গীনভাবে তারা শ্রী চৈতন্যচন্দ্র চরণে ডেডিকেটেড সোল ছিলেন, উৎসর্গীকৃত আত্মা। এমনভাবে আত্মনিবেদন, এমনভাবে সেবা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারে না। যেভাবে চৈতন্য মহাপ্রভু পার্শ্বদগণ গৃহস্থলীলা করেছেন, পরবর্তীকালে চৈতন্যের পার্শ্বদগণ যেমন ছিল ভক্তিবিনোদ ঠাকুর আদি এসছেন, তারাও কিন্তু চৈতন্যের পার্শ্বদ মহাপ্রভুর, কিন্তু এরা পরে এসছেন, ভগবান পাঠিয়ে দিয়েছেন পরে। শ্রীবাস আঙ্গিনায় আমরা দেখেছি, শ্রীবাস আঙ্গিনায় শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞ করতেন, সেই সংকীর্তন যজ্ঞের আগুন এখনও আমরা জ্বালিয়ে রাখতে চাই, আমরা গৌড়ীয় বৈষ্ণব বলে দাবি করি। যদি সেই সংকীর্তন যজ্ঞের অগ্নি আমরা প্রজ্বলিত রাখতে না পারি, আমাদের ভবিষ্যৎ বংশধর সমস্ত অন্ধ হয়ে যাবেন, যারা বর্তমানে দেখা যাচ্ছে একজনও পাওয়া যাচ্ছে না, বাস্তবিক খুব কঠিন, আছেন তারা আছেন লুকিয়ে আছেন, এরকম একটা অবস্থার মধ্যে আমরা অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছি। এটা চলতে দেয়া যেতে পারে না, এটা হয় না। সাধু সমাজ যত বাস্তব হবে, সাধু সমাজ যত প্রখর হবে, তত সমাজের অবস্থা তত মঙ্গলজনক হবে, ভালো হবে। আজকে আমরা আলোচনা প্রসঙ্গে এখানে এসেছিলাম যে ভগবানের এক অন্তরঙ্গ সখা, ভগবানের এক অন্তরঙ্গ সখা, যাকে ভগবান চিরকাল হৃদয়তে স্থান দিয়ে রেখেছেন। সমাজের লোক অর্থনৈতিক সমৃদ্ধির দিকে দৃষ্টি রেখে মানুষের মূল্যায়ন করে, কার কত ধন আছে, কার কত ঐশ্বর্য আছে, এই সব বিচার করে তারা সমাজের মূল্যায়ন করে। এই সমাজ মূর্খ সমাজ, কিন্তু বাস্তবিক শাস্ত্রীয় বিচারে বলা হয়েছে যার যত পরিমাণে ভগবত চরণের শরণাপত্তি, যত পরিমাণে তার ভগবানের প্রতি ভালোবাসা, বাইরের দৃষ্টিতে তার কানাকড়িও নাই, পয়সা নাই কিছু, তিনি মাধুকরী বৃত্তির দ্বারা নিজের জীবনযাপন করেন, তাকেই ভগবান বলছেন হ্যাঁ সেই বুদ্ধিমান, সেই সবচেয়ে উঁচু। আজ এমন একজন সাধুর কথা আলোচনা করব যিনি বাইরের দৃষ্টিতে অত্যন্ত দরিদ্র, তিনি মাধুকরী করে খান, বিদুরজি যেমন খেতেন, আমাদের আজকে শ্রী শ্রী শ্রী শ্রীরামা সুদামা বিপ্র যিনি ভগবানের অন্তরঙ্গ বন্ধু ছিলেন, তার কথা আমরা আলোচনা করব। পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন, ভগবানের অনেক কথা তো আপনি আমাদেরকে শোনালেন, দয়া করে আরও অদ্ভুত অদ্ভুত যে সমস্ত বীর্যবতী কথা আছে, যে কথাগুলো শ্রবণ করলে হৃদয় বিগলিত হয়, সেই সব কথা আমাদের কাছে দয়া করে আপনি কীর্তন করুন, আমার শুনতে চাই, দয়া করে বলুন। শ্রী রাজবাচ, ভগবান জানি চা জ্ঞানি মুকুন্দস্য মহাত্মনঃ বীর্যানি অনন্ত বীর্যস্য স্রোতমিচ্ছা মহে প্রভো। আমরা অনেক সুন্দর সুন্দর কথা ভগবানের আরও, যেগুলো আপনি এখনও বলেন নাই, সেসব কথা দয়া করে কীর্তন করুন। কোন শ্রুত্যা সকেত ব্রহ্মণ উত্তম শ্লোক সৎকথা বিরমেত বিশেষজ্ঞ বিষণ্ণ কাম মার্গণে। এই ভয়ঙ্কর কাম মার্গ সমস্ত জীবকে কলুষিত করে দিচ্ছে, তাদেরকে অধঃপতিত করছে, কাম ক্রোধ আদি স্বরেতে তারা বিদ্ধ হচ্ছে, বিষণ্ণ হয়ে যাচ্ছে, একে অপরের কষ্টের কারণ হচ্ছে। এই ভূতগ্রাম একে অপরকে কষ্ট দেয়, এই ভূতগ্রাম ভগবত সম্বন্ধে নিজেদেরকে দর্শন করে না বলে, ভগবত সম্বন্ধে তারা দর্শন করে না বলে জগৎকে, সেই কারণে তাদের মধ্যে লড়াই ঝগড়া কোনোদিনই বন্ধ হবে না। সবচেয়ে বড় ভজনের গুপ্ত টেকনিক হলো, কৌশল হলো, সমস্ত জগতের যত কিছু আছে সব কিছুকে ভগবত সম্বন্ধে দেখতে শেখা। দ্যাট ইজ দ্য টপমোস্ট সিক্রেসি অফ ভজন, ভজনের অত্যন্ত গুপ্ত কথা। সমস্ত ব্যক্তি সমস্ত বস্তু কৃষ্ণ সম্বন্ধে দর্শন করতে শেখো, সমস্ত কৃষ্ণ সেবার উপকরণ, তোমার কষ্ট তোমার নিজের কর্মফলে উপস্থিত হয়েছে, কেই তোমাকে কষ্ট দিচ্ছে না। শত্রুতার অবসান হোক, উপনিষদ বেদান্ত অনেক মাঙ্গলিক কথা বলেছে, সমস্ত বিশ্বে মঙ্গল ফিরে আসুক, কিন্তু কই আসছে, কারণ কেউ ভগবত সম্বন্ধে জগৎকে দর্শন করতে শেখে নাই। উপনিষদ বারবার শিক্ষা দিয়েছিলেন, কিন্তু কেউ সেই শিক্ষা গ্রহণ করেন। আত্মা বা আরে দ্রষ্টব্য সতব্য নিধিধ্যাসিতব্য ইত্যাদি কথা, আত্মার সম্বন্ধে আপনা আত্মা একে অপরের প্রিয় হয় জেনে রাখো, লড়াই করো না। যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈব অভূত বিজানতা তত্র কোশক কো মোহ একত্বম অনুপশ্যত। সমস্ত জগৎকে যদি তুমি আপনজন বলে দেখতে পাও, সমস্ত জগৎকে ভগবৎ সম্বন্ধে, তখন কে তোমার শত্রু, কে তোমার মিত্র হবে? সমগ্র জগৎকে যেদিন তুমি নিজের আপন নিজের মতো দেখতে শিখবে, আত্মৈব অভূত বিজানতঃ, নিজেকে যেমনভাবে মানুষ দেখে আত্মৈব অভূত বিজানতঃ, অপরকে ঠিক সেরামভাবে দর্শন করবার যোগ্যতা কার হয়েছে? একমাত্র পরম তেজিয়ান গুরু বৈষ্ণবগণ ছাড়া বাকি সাধারণ কাউরই এই যোগ্যতা লাভ হতে পারে না, যার জন্য জগতে কোনোদিন অশান্তি বন্ধ হবে না, লড়াই বন্ধ হবে না। যেদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা সবার কানে যাবে, হৃদয়তে যাবে, সেদিন মুহূর্তের মধ্যেই জগতে সমস্ত শান্তি ফিরে আসবে, সত্যযুগ ফিরে আসবে। সত্যযুগের থেকেও বেশি কিছু, সত্যযুগেও লড়াই হয়েছিল, সত্যযুগ থেকেও বেশি কিছু ফিরে আসবে, সত্যযুগে এমন কিছু নয়। এখানে আমরা দেখলাম শ্রীদামা বিপ্র তিনি কৃষ্ণের চরণে অনন্য ভক্তি রাখেন। তিনি ছোটোবেলায় পড়াশোনা করেছিলেন ভগবানের সঙ্গে, একসঙ্গে গুরুগৃহেতে পাঠ করেছিলেন, পাঠশালার সাথী। আর এখানে আমাদের পরীক্ষিত মহারাজ গুরুদেবের চরণে নিবেদন করছেন, কে এমন আছে উত্তম শ্লোক ভগবানের কথা শুনতে চাইবে না? অনর্গল এই কথা শ্রবণ করা দরকার। সংসারের যে দাবানল প্রজ্বলিত হয়েছে, সেই দাবানল থেকে রেহাই পাওয়ার জন্য দ্য অনলি ওয়ে ওপেন বিফোর আস, আমাদের কাছে একটাই রাস্তা খোলা, সেটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞতে তোমরা অংশগ্রহণ করো, তোমরা আত্মনিবেদন করো। এখানে স্ত্রী পুরুষ বলে কোনো ভাগ নেই। বিচার করে দেখলে মায়েরা আগে সংকীর্তন করেছেন গৌরাঙ্গের কাছে, যখন গৌরাঙ্গ ছোট বয়সে আবির্ভাব হয়েছিলেন, তখন বাচ্চা গৌর হরি এরম বললে পরে বাচ্চা চুপ হয়ে যেত। তাহলে কারা সংকীর্তন আগে করেছিল? গৌরাঙ্গ মায়েদের দিয়ে আগে সংকীর্তন করেছিলেন। যেই গৌর হরি এরম করবেন তখন বাচ্চা চুপ হয়ে যাবে, গৌরাঙ্গ শিশু চুপ হয়ে যেতেন। তখন থেকে সবাই জেনে গেল গৌরাঙ্গকে গৌর হরি হরে কৃষ্ণ এইসব বললে চুপ হয়ে যান। এইভাবে সংকীর্তন গৌর আবির্ভাবের সঙ্গে সঙ্গে সংকীর্তন প্রবর্তন করেছিলেন, সংকীর্তন পিতা তিনি। কোন শ্রোতা সকৃত ব্রাহ্মণ উত্তম শ্লোক কথা বিরমেত বিশেষজ্ঞ বিষণ্ণ কাম মার্গণেই, একে অপরের দুঃখের কারণে যে সংসার চক্রে ভ্রমণ করছে, এখানে কোন মূর্খ আছে যে ভগবানের কথা কানে গেলে একবার তারপর আবার আর শুনব না বলে? অনর্গল শুনবার ইচ্ছা জাগরুক হয়, সেখানে কাতর ভাই বলছেন এখানে যে সুতদেব গোস্বামী বলছেন নৈমিষ আরণ্যে, বলছেন বিষ্ণু রাত অর্থাৎ পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গুরুদেবের কাছে এরকম ধরনের প্রশ্ন করার পর গুরুদেব প্রসন্ন হয়ে উত্তর দিতে আরম্ভ করলেন। শ্রী সুতদেব গোস্বামী নৈমিষারণ্যে 88,000 ঋষির সম্মুখে হরি কথা বলছেন, তিনি বলছেন যেটা তিনি শুনেছিলেন পরীক্ষিত মহারাজ আর সুখদেব গোস্বামী হরি কথা হয়েছিল সুক্তাল ক্ষেত্রে, সেখানে যা শ্রবণ করেছিলেন সেইটি তিনি কীর্তন করছেন, সেইটি তিনি আজ কীর্তন করছেন। তাই এখানে বলছেন যে পরীক্ষিত মহারাজ গুরুদেব সুখদেব গোস্বামীর কাছে এই প্রশ্ন করেছেন যে আপনি অপূর্ব ভগবানের এই গুপ্ত কথা বলুন, বীর্যবতী কথা আমরা শুনতে চাই। শ্রী সুতদেব গোস্বামী বলছেন বিষ্ণু রাতে ন সম্পৃষ্ট ভগবান বাদরায়ণী বাসুদেব ভগবতী নিমগ্ন হৃদয় অবপ্রীত। শ্রীল সুখদেব গোস্বামী যখন তাকে শিষ্য এভাবে প্রশ্ন করল, তখন বিগলিত হৃদয়ে, প্রেমে বিগলিত হৃদয়ে উত্তর দিতে আরম্ভ করলেন। বলে রাজন শোনো, অদ্ভুত কাহিনী এক বলছি তোমায়। কি সে সুখদেব গোস্বামী এবার বলছেন, উত্তর দিচ্ছেন, কৃষ্ণ স্বাসীর কসা সখা কশ্চি ব্রাহ্মণ ব্রহ্মবিত্বম। কি বলছেন? কৃষ্ণ স্বাসীর সখা কশ্চি ব্রাহ্মণ ব্রহ্মবিত্বম বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়। কৃষ্ণ স্বাসীত, কৃষ্ণ স্বাসীত সখা কশ্চিত, সখা কশ্চিত ব্রাহ্মণ ব্রহ্মবিত্তমহা। কৃষ্ণের একজন বন্ধু ছিল, কৃষ্ণের একজন অত্যন্ত আপন বন্ধু ছিল, খুব সুন্দর, তিনি ব্রহ্মবিত্তম ছিলেন। ব্রহ্মকে যিনি জানেন তাকে ব্রহ্মবিদ বলা হয়, আর যিনি ব্রহ্মকে আরও ভালোভাবে জানেন তখন তখন বলা হয় ব্রহ্মবিত্তর। আর তারপরে বলা হয় যদি সর্বাঙ্গীনভাবে ব্রহ্মকে জানেন তখন বিত্তম, ব্রহ্মবিদ ব্রহ্মবিত্তর ব্রহ্মবিত্তম, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। এখানে বলছেন কৃষ্ণ স্বাসীত, কৃষ্ণের একজন সখা ছিল, কৃষ্ণ স্বাসীত সখা কশ্চিত ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম, তিনি ব্রাহ্মণ শুধু নয় ব্রহ্মবিত্তম, ব্রহ্মবিদগণের মধ্যে শ্রেষ্ঠ। আর তিনি বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়। কতগুলো উপাধি দেওয়া হয়েছে, কতগুলো উপাধি দেওয়া হয়েছে তাকে, বলছেন বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রিয়র ব্যাপারে ইন্দ্রিয়গণ যে সমস্ত বিষয়গুলো লালসা করে লোভ করে তার এসব কিছু ছিল না। বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রিয় অর্থেষু, অর্থেষু যে ইন্দ্রিয়ার্থেষু যেসব ইন্দ্রিয়গুলো আছে তারা রেসপেক্টিভভাবে যা যা চায়, চোখটা দুর্গন্ধ জিনিস দেখতে চায়, নাকটা দুর্গন্ধ জিনিস শুঁকতে চায়, কান দিয়ে দূষিত কথা শ্রবণ করতে চায়, ইন্দ্রিয়ের স্বভাবই। কিন্তু তিনি বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু সমস্ত ইন্দ্রিয়কে তিনি জয় করেছিলেন। মানুষ তাকে বলা হয় যিনি জিতেন্দ্রিয় হন তাকেই বাস্তব মানুষ বলা হয়, যিনি বিষয়ের গোলাম তাকে কোনোদিন বাস্তব মানুষ বলা হয় না। মানুষ নাম অর্জন করতে গেলে প্রথমেই তাকে হতে হয় জিতেন্দ্রিয়, এটা কেউ জানে না, শিক্ষিত সমাজ কেউ জানে না। যদি জিতেন্দ্রিয় না হয় কেন এই কথা বললেন আমি প্রমাণ করে দেব। যদি জিতেন্দ্রিয় না হয় সে যত বড় শিক্ষিত হোক আর যত সম্ভ্রান্ত পরিবারের হোক, সময়ে সময়ে সে এমন নোংরা কাজে জড়িয়ে পড়বে তখন তার লজ্জায় সীমানায়। কত ব্যক্তি লজ্জায় নেমে গেছেন, অত্যন্ত উঁচু বংশের হঠাৎ এমন জীবনে ইন্দ্রিয় লালসা হয়ে গেছে, ইন্দ্রিয় দমন করতে পারেনি, একটা নোংরা কাজের জন্য তার চরিত্র সমস্ত কলুষিত হয়ে গেছে, সমস্ত চরিত্র তার দুর্গন্ধ হয়ে গেছে, আর তাকে সমাজ আর মান্যতা দিতে পারবে না। সারা জীবন ভালোভাবে রইল, একবার একটা নোংরা কাজ হয়ে গেল, এমন কাজ যেটা জগতের লোক সমস্ত বলে এই দেখো চরিত্রহীন। প্রত্যেকটা কথার মধ্যে গভীর রহস্য আছে, এটা কোনো সামান্য একটা ছেঁদো ইমোশন নিয়ে আমরা আলোচনা করতে বসি না, একটা ঠাকুরদা ঝুলি গল্প তা নয়। যাদের যথেষ্ট বুদ্ধি আছে, যাদের যথেষ্ট শিক্ষা দীক্ষা আছে তারাই এখানে আসবেন, কোনো মূর্খরা এখানে আসবেন না। যেগুলো মূর্খ সেগুলোকে শাস্ত্রে বলা হয়েছে গাধা, শাস্ত্র বলেছে, শাস্ত্র আলোচনা করে গালা হয়েছে। আমি সেগুলোগুলো উত্থাপন করবো, যদি কালকে সময় পাই কালকে এগুলো উত্থাপন করবো। শাস্ত্র ভাগবতজী মহাপুরাণ কি বলেছে, যস্যাত্মবুদ্ধি কুনপেতি ধাতুকে সধি কলত্রাদিষু ভৌম ইজ্জাদি ইত্যাদি শ্লোক কালকে আলোচনা করব। যাদের জন্য এই কথাগুলো আলোচনা হলো তারা আসে না, তারা লুকিয়ে থাকে, তারা বিষয়ের জঞ্জালের মধ্যে মুখ ঢুকিয়ে থাকে, যেমন ওই ছুঁচো ইঁদুর মুখ বিষয়ে মুখ, তাদের জন্য কথা আলোচনা তারা আসে না। যদি আমাদের মঙ্গল হয়ে যায় তখন কে দেখবে? আমাদের মঙ্গল হয়ে গেলে আপনি দেখবেন? এত বড় অধঃপতিত জীব সব। বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত মহাত্মা জিতেন্দ্রীয়, সমস্ত ইন্দ্রিয়ের অর্থেতে তিনি হচ্ছেন বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু, অর্থাৎ জিতেন্দ্রীয় তিনি, প্রশান্ত আত্মা, বিরক্ত। কোনো ভোগের বস্তু তাকে বললে তার আনন্দ লাগে না, বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু। কোনো ভোগের বস্তু দিলে, যেগুলো গীতাতে বলা আছে বিজ্ঞানভিত্তিকভাবে, কিন্তু কাউ সৌভাগ্য ঘটে না গীতার এক একটা শব্দ কোনো মহাপুরুষের মুখ দিয়ে শুনে সেগুলো নিজের জীবনে পালন করা। সারা পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে গীতার শিক্ষা, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, কিন্তু কে গ্রহণ করছেন আমি জানি না। গীতার প্রত্যেকটা শব্দ যদি কেউ আলোচনা করে নিজের জীবনে গ্রহণ করে, এত বড় বিজ্ঞান আর জগতে কোনো দিন হবে না। এভারগ্রিন সায়েন্স, চিরকালের নবীন নতুন বিজ্ঞান, যাকে পুরনো তোমরা কোনো দিন বলতে পারবে না, কোটি কোটি জন্ম পরেও পুরনো বলা যাবে না যাকে, চিরনবীন ভগবানের শিক্ষা। কিন্তু কে গ্রহণ করতে পেরেছে জীবনে? কেউ গ্রহণ করতে পারেন, পারলেও খুব কদাচিত একটা শব্দ বুঝতে পারেন। সেখানে গীতাতে ভগবান বলেই দিয়েছিলেন সেখানে সব কথা, ইহৈব তৈরিত যে সাম সাম্যে স্থিত মানাহা, এইখানে থাকতে থাকতে ত্রিগুণকে জয় করতে হবে তোমার ইন্দ্রিয়কে। এই তুমি মনে করেছো চাটনি খাবে এখন, আর মরার সময় তুমি বাজিমাত করবে, অত সোজা নয়। তুমি ভেবেছো এখন চাটনি খেয়ে নি, পরে আমি মরবার সময় বাজিমাত করব, হবে না, অত সোজা নয়। তাহলে সবাই করতে পারত, তিলকমালা নিলেই হয় না, ভগবানের ভজনে ডুবে যেতে হয়। বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়, তাকে বলা হয়েছে প্রশান্ত আত্মা, তাকে বলা হয়েছে প্রশান্ত আত্মা, শান্ত না। আমাদের শাস্ত্র বলছেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, এখানে বলছেন শান্ত না, প্রশান্ত, প্রকৃষ্টরূপে শান্ত। তাহলে তাতে কত বড় টাইটেল, উপাধি, কৃষ্ণভক্ত নিষ্কাম তাই জন্য শান্ত, কিন্তু কৃষ্ণভক্ত নিষ্কাম শান্ত, কিন্তু ইনি হচ্ছেন প্রশান্ত আত্মা, শুধু শান্ত নয় প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়। এরকম একজন একজন মহাপুরুষের কথা আলোচনা করতে বসেছি, যাকে এই সমাজের দুর্গন্ধ দূষিত লোকগুলো যাকে জানতে পারবেন না, কেন তার পয়সা নেই, বাইরের দৃষ্টিতে তিনি কিছুই নেই তার, কেন বলছেন যদৃচ্ছয়ে উপপন্নেন বর্তমান গৃহশ্রমী, তিনি গৃহাশ্রম পালন করছেন, গৃহাশ্রমেতে গৃহস্থ আশ্রমেতে রয়েছেন বাইরের দৃষ্টিতে, আর ভগবত ইচ্ছায় যা যেদিন যা আসবে সেই অনুপাতে তিনি তার জীবন সেইটুকু গ্রহণ করে জীবনযাপন করেন। কাউর থেকে কোনো দিন চাননি কিছু আমাকে বস্তু দিন, সেবা করবার যাদের বৃত্তি আছে তারা সেবা কোথায় করতে হয় কীভাবে করতে হয় তারা জানেন, আর যারা নাম কেনার জন্য সেবা করবেন তারা ওই সেরামি সেবা করবেন। যাদের বাস্তবিক সেবা বৃত্তি আছে তারা বুঝে শুনে জায়গা মতো ঠিক বুঝে সেবা করবেন, আর যারা সেবা করার কোনো বৃত্তি নাই তারা সেবা কোনো দিনই, তারা নাম কেনার জন্য সেবা, এমন জায়গায় সেবা করব যেখানে আমার নাম চারিদিকে ঘোষণা হয় যে আমি কত বড় সেবা করতে পারি। মহারাজ, সেবার দ্রব্য সাধুগুরু বৈষ্ণব মহাপুরুষের কাছে পৌঁছালে সেই সেবার উপকরণ ভগবত সেবা লাগে, আর কোনো ঠগ জোচ্চোর চালাকি যারা করে তাদের হাতে দিলে পরে কোনো দিন ভগবানের সেবায় যাবে না। মহাপুরুষগণের কাছে সেবার দ্রব্য দিলে সেটা বাস্তবিক সেবায় লাগে, বাকি কারোর কাছে সেবায় লাগে না। আমাদের এই শ্রীরামা বিপ্র তিনি যদৃচ্ছয় উপপন্নেন বর্তমান গৃহস্বামী, তার গৃহেতে যখন যা ভগবত ইচ্ছায় উপস্থিত হয় তাই দিয়ে তিনি জীবনযাপন করেন, কাউর থেকে কোনোদিন কিছু চেয়ে সময় নষ্ট করেন না ভগবত ভজন। আর তস্য ভাজ্যা, তার যে পত্নী আছেন তিনি ক্ষুধাতে ক্লিষ্ট হয়ে সহ্য করেন, স্বামী যেরকমভাবে সহ্য করেন স্ত্রীও সেরকমভাবে ক্ষুধা তৃষ্ণা সমস্ত সহ্য করেন, ভালো করে কোনো মতে জীবনযাপন করেন। সামান্য কিছু যদি কোনো বস্তু উপস্থিত হতো তা তিনি নিজের স্বামীকে ভগবত সেবায় দিয়ে সেটা স্বামীকে দিয়ে দিতেন, স্বামীকে বলতেন আপনি ভোজন করুন, নিজে না খেয়ে থাকতেন। এরকম ধরনের তিনি ভার্যা ছিলেন, সহধর্মিণী ছিলেন। একটা মলিন একখণ্ড কাপড় তাও বিভিন্ন জায়গায় ছেঁড়া, সেই কাপড়টা পরে তিনি জীবনযাপন করতেন। একটা ময়েল মলিন কাপড় সেটাও বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে, সেইটা পরে তিনি তার জীবনযাপন করতেন। কোনো দিন বলতেন না স্বামীকে আমার ব্যবস্থা করুন। বলছেন পতিব্রতা প্রতিম পাহ প্রাহ ম্লায়তা বদনেন স্বা দরিদ্রম সিদ মানবই বেপ মানাভি গম্মচ। তিনি একদিন এরকমভাবে স্বামীকে, স্বামী নিষ্কিঞ্চন চিরকাল এভাবে কষ্ট পাচ্ছেন দেখে হঠাৎ কি জানি ভগবত ইচ্ছায় তিনি একদিন মুখ দিয়ে ফসকে বলে ফেললেন, ননু ব্রহ্মণ ভগবতঃ সখা সাক্ষাৎ শ্রী অহ পতিহি ব্রহ্মণশ্চ শরণ্যশ্চ ভগবান সাত্তদর্শব। বললেন স্বামীন হে পতি, আপনার বন্ধু এই যে ব্রহ্মণ দেব, হে ব্রাহ্মণ, ব্রাহ্মণ ভক্ত শরণাগত বৎসল সাক্ষাৎ লক্ষ্মীপতি সাত্তত শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ আপনার সখা, অতএব হে মহাভাগ যদি সাধুগণের পরমাশ্রয় তার নিকট গমন করুন, করলে পরে তিনি ক্ষুধা দ্বারা অবসন্ন কুটুম্বের প্রতি আপনাকে এরম কষ্টে আর থাকতে দেবে না। ভগবত ইচ্ছায় কোনোদিনই বলেননি, আজকে ভগবত ইচ্ছায় একটা অপূর্ব লীলা হবে বলে স্ত্রীর মধ্যে এরম তার কোনো লালসা নেই, ধন দৌলত পাবেন, কিন্তু কেন জানি না আজকে তার শ্রীমুখ থেকে এই কথাটা বেরোলো। স্বামীকে বলছেন আপনি কি জানেন আপনার বন্ধু, আপনার বন্ধু লক্ষ্মীপতি সে তিনি এখন বর্তমানে রুক্মিণীপতি সত্যভামার প্রতি মহালক্ষ্মী রুক্মিণী তিনি আজকাল দ্বারিকাতে অবস্থান করছে, আপনি তো জানেন, তা তার কাছে গমন করুন দয়া করে, যদি যান ভালো হয়। ননু ব্রহ্মণ ভাগবত সখা সাক্ষাৎ শ্রীয় পতি ব্রাহ্মণশ্চ শরণ্যশ্চ ভগবান সাত্তদর সভা, সাত্তদগণের শ্রেষ্ঠ তার কাছে আপনি যান। তমু পৈহি মহাভাগ সাধুনাঞ্চ পরায়ণম, তিনি সাধুগণের অত্যন্ত সুহৃদ, তিনি সাধুগণের অত্যন্ত আপনজন। তিনি সাধুগণের অত্যন্ত আপনজন, তার কাছে যদি যান ভালো হয়। তমু পৈহি মহাভাগ সাধুনাঞ্চ পরায়ণম দাসতি দ্রবিণম ভূরি সিদতে তে কুটুম্বিনী, আপনি তো তার পরম বান্ধব পরম আত্মীয় বন্ধু, আমার মনে হয় আপনি যদি যান আপনার সমস্ত সুদামা বিপ্র পরমহংস তিনি স্ত্রীর বাক্যে কোনো দোষ দর্শন করলেন না, পরমহংসগণের স্বভাবই এই, তিনি কখনো স্ত্রীকে খুনি যে বাক্যটা বললেন স্ত্রী তার দ্বারা তিনি পরমহংস বলে এর মধ্যে এক অপূর্ব রহস্য খুঁজে পেলেন। যেমনভাবে কংস যখন ঠিক যেমনভাবে কংস যখন অক্রূরজি মহারাজকে বলেছিলেন আপনি দয়া করে ব্রজেতে যান, সেখানে নন্দ উপানন্দ অধীনন্দ এদের সব নেমন্তন্ন করে আসুন, আর কৃষ্ণ বলরামকেও নিয়ে আসবেন, ওদেরকে বলবেন কৃষ্ণ বলরাম নেমন্তন্ন রইল। অক্রূর মহারাজকে কংস, কংসের মতো নৃশংস ব্যক্তি, কংসের মতো নৃশংস ব্যক্তি যখন অক্রূরজিকে এরকম ধরনের কথা বললেন, আপনি সকালবেলাই রওনা হন, আপনার রথ প্রস্তুত আছে, সকালবেলা আপনি রওনা হন, গিয়ে কৃষ্ণ বলরামকে সমেত নন্দবাবা এবং সবাইকে ব্রজবাসীগণকে নেমন্তন্ন করে আসুন, আমার এই ধনুর্যজ্ঞে তারা নেমন্তন্ন হয়ে আসুক, এখানে অনেক রকম মজা কৌতুক যাগযজ্ঞ অনেক কিছু হবে, মল্লযুদ্ধ হবে, অনেক পুরস্কার আদি দেওয়া হবে, আপনি যান। অক্রূরজি মহারাজ অক্রূরজি মহারাজ কোনোভাবেই উল্টো চিন্তা করলেন না, ও হরিকথা শুনছে, ওকে ছেড়ে দাও, পৌপাদের সময় আপনারা বোকা, পৌপাদের সময় চৈতন্য মঠে আমি এগুলো ছাত্রদের বিমলাপ্রসাদের সব ঘটনা দিয়ে দিয়েছি, এখানে সব তন্ময় হরিকথা শুনছে, জঙ্গল থেকে এক বিষধর সর্প সোজা চলে এলো, এসে আমায় কুণ্ডলী বাড়ি বসে রইল, পৌপাদ সবাইকে ইশারা করলেন চুপচাপ থাকো, ও হরিকথা শুনতে এসছে, কাউকে কিছু করবে না, হরিকথা শুনলেন, তারপর সে তার জঙ্গলে চলে গেল। এগুলো সাধারণ ব্যক্তি বোঝে না, বড় আশ্চর্য কথা, এই কথা বললে লোকে বুঝতে পারবে না, অনুভবের কথা, বড় আশ্চর্য কথা। এখানে অক্রূরজি মহারাজ যখন এরকম কংসের দ্বারা প্রেরিত হলেন, অক্রূর মহায় আনন্দে নাচছেন, বলছে আজ আমার কাছে কংস গুরু, কংস আমার গুরুর কাজ করলো, আমি তো নিজের ইচ্ছাতে আমি ব্রজধামে যেতে পারবো না, কারণ আমি গেলেই বলবে মারবে আমাকে, আমাকে বলবে নিশ্চয়ই তোমার কিছু ষড়যন্ত্র আছে, তুমি ওখানে যাওয়ার চেষ্টা করছো কেন, আজকে কংস নিজে আমাকে পাঠাচ্ছে, আজকে কংস নিজে আমাকে পাঠাচ্ছে কৃষ্ণ দর্শনের জন্য, তাহলে কৃষ্ণ দর্শনের জন্য আমাকে পাচ্ছে, কৃষ্ণ এবং বলরাম সাত্যদম্পতি যার দর্শনের জন্য অনন্ত ব্রহ্মাণ্ড অপেক্ষা করে থাকে, আজকে তার দর্শনের জন্য আমি যাচ্ছি, আমার কত সৌভাগ্য, কংস আজকে আমার গুরুর কাজ করলেন, কংস যদি না পাঠাতেন আমার কৃষ্ণ দর্শন হতো না। সেরকম এই সুদামা বিপ্র তিনি স্ত্রী বললেন, যদি শুকনো বৈরাগ্য হতো তাহলে সঙ্গে সঙ্গে রেগে যেতেন, তুমি জানো না আমার কত বড় বৈরাগ্য, তুমি আমাকে ধন দৌলতের জন্য দ্বারিকা পাঠাচ্ছ, লজ্জা করে না, কিন্তু তিনি একথা বলেননি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার মাথায় এলো, আজ আমার স্ত্রী গুরুর কাজ করছে, আমাকে কৃষ্ণের সঙ্গে মিলন করবার জন্য বলছে, ধন দৌলতের ব্যাপার তার মাথায় এলো না, ওটা বলেছে কিন্তু আসল কথাটাকে, পরভংশ কী করেন, দুধ আর জলে মিশিয়ে দিলে দুধটাকে নেন আর জলটাকে ছেড়ে দেন, পরমাংশ ব্যক্তির ধর্মই এই যে যত কথা বলবেন তার সঙ্গে সার কথাটা নিয়ে আপনাকে আশীর্বাদ, বাহ ভালো কথা বলেছে সুদামা বিপ্র পরমাংশ, তিনি স্ত্রীর ওই কথাটায় বহুমানন করলেন, আজ আমার কৃষ্ণ দর্শন হবে, আমার স্ত্রী আজকে যেন মনে হচ্ছে গুরুর কাজ করলে আমাকে প্রেরণা দিচ্ছে, যাও কৃষ্ণ সঙ্গে দেখা করো। স্ত্রী এভাবে কথা বলছেন, তমু পৈহি মহাভাগ সাধুনাঞ্চ পরায়ণম দাসতি দ্রবিণম ভূরি সিদতে তে কুটুম্বেনে আস্তে অধুনা দারাবত্যাম ভোজ বৃষন্ধকেশ্বর স্মরত পদকমলানি স্মরত স্মরত পাদকমলম আত্মনম অপি যচ্ছতি স্মরত পাদকমলম আত্মানম অপি যচ্ছতি, বলছেন যার চরণ চিন্তা করলে ভগবানের চরণ কমল যদি বাস্তবিক কেউ এখানে চিন্তা করতে শেখে পারবে না, আর যদি পারে সৌভাগ্য খুলে যায়, পারতেও পারে যদি এইসব হরিকথা তার কানে ঢুকে থাকে, হৃদয় নির্মল হয়ে থাকে। একদিনের হরিকথাতে নির্মল হয়ে যাবে, একদিন নয়, এক ঘন্টাও নয়, দশ মিনিটের এরকম হরিকথা যদি আলোচনা শোনে সঙ্গে সঙ্গে হৃদয় নির্মল হয়ে যায়, যদি অপরাধ না থাকে। আর বহু অপরাধ থাকলে কাজ হয় না, মহাপুরুষের মুখে হরিকথা শুনেও কাজ। সেখানে বলছেন যে ভগবানের চরণ কমল চিন্তা করলে পরে ভগবান নিজেকে দান করেন। ভগবানের চরণ কমল যে চিন্তা করতে পারে তাকে ভগবান নিজেকে দান করে দেন। আত্মানম অপি যচ্ছতি, ভগবান বলে আমি আর নিজেকে দিয়ে দিলাম তোকে, যা। কেউ কি চিন্তা করতে পারে? পারে না, আসেই না মাথায়। পুরীতে জগন্নাথ, পুরীতে শ্রীমন মহাপ্রভু চরণ চিহ্ন আছে, কজন এখানে আছে সেইগুলো চিন্তা করে রোজ? আছে কেউ? খালি সমাজ সংসারের খালি লাভ লোকসান এগুলো নিয়ে পড়ে রয়েছে, তারা ভক্তি বলে কোনো কিছু বুঝলো না, অনুভব করলো না, সংসারের প্রফিট অ্যান্ড লস এটা নিয়ে পড়ে রয়েছে তারা। ছেলের কি হচ্ছে, মেয়ের কি হচ্ছে, কত টাকা এলো, কত টাকা গেল, কৃষ্ণ চিন্তা করবে সব, অত সোজা কৃষ্ণ সস্তা হয়ে গেছে। এখানে বলছেন ওই জন্য যে স্মরত পাদ কমলম আত্মানম পিজচ্ছতি, যার চরণ কমল চিন্তা করলে পরে ভগবান আত্মানম পিজচ্ছতি, ভগবান বলে যা আমি নিজেকে দিয়ে দিলাম, যা তোকে। পারবে কেউ চিন্তা করতে ভগবানের চরণ কমল? ভগবানের চরণ কমলোদ্দয় কে চিন্তা করতে পারবে? যিনি চিন্তা করতে পারেন সে মহামহাপুরুষ, অনর্গল সবসময় ভগবানের সেই চরণ কমলকে চিন্তা করছেন, ভগবানের চিন্তায় বিভোর হয়ে রয়েছেন, নেশাগ্রস্ত হয়ে রয়েছেন। এখানে সুদামা বিপ্র এবার তৈরি হচ্ছেন। সুদামা বিপ্র বলছেন যে তোমার কাছে কিছু আছে নাকি? বন্ধুর কাছে যাব, বন্ধুর কাছে যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হয়, তো কিছু নেই, তোমার কাছে কিছু আছে, তাহলে দাও, আমি তাহলে বন্ধুর কাছে যাই। সুদামা বিপ্র খালি একটাই আনন্দ, খালি সমস্ত হৃদয় জুড়ে একটা আনন্দের হিল্লল, আনন্দের লহর উঠেছে, সেটা কি? অয়ম হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম। কি বলছেন? আমার লাভ হবে কি? উত্তম শ্লোক, ভগবানের চরণ দর্শন করব। অয়ম হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম, আমার উত্তম শ্লোক ভগবানের সঙ্গে দর্শন হবে, এটি তো আমার পরম লাভ। দ্বন্দ্বলোতের কথা উনি ভাবেন, স্ত্রী বলেছে বলেছে, তার কিন্তু মাথায় ওসব ঢোকেনি, একটাই চিন্তা। স এবং ভার্যায়া বিপ্র বহুশহ পার্থিত মুহু, যখন স্ত্রী বহু বলল সে স্বামীন হে পতি, আপনি যান না একবার কৃষ্ণের সঙ্গে দেখা করে, কতদিন ধরে তো দেখা নেই আপনার। ইতি সঞ্চিন্ত, কি চিন্তা, আমার তো পরম লাভ হবে, কৃষ্ণের দর্শন হবে, এখানে তো আমি কৃষ্ণের বিগ্রহ পুজো করছি, আর ওখানে সাক্ষাৎ কৃষ্ণের সঙ্গে দর্শন হবে। ইতি সঞ্চিন্ত, এরকম ধরনের মনে মনে চিন্তা করে আহ্লাদিত হলেন। ইতি সঞ্চিন্ত মনসা গমনায় গমনায় মতিম দধে, ইতি সঞ্চিন্ত, এইভাবে সম্যকরূপে মনে চিন্তা প্রস্তুত করলেন, না ঠিকই বলেছে, যাওয়া উচিত। ইতি সঞ্চিন্ত মনসা গমনায় মতিম দধে, অর্থাৎ যাওয়ার জন্য মনে সংকল্প করে ফেললেন, হ্যাঁ আমি যাব। আর স্ত্রীকে বললেন প্রার্থনা করে, দেবী অপি বলছে অপি অস্তু উপায়নম কিঞ্চিত গৃহে কল্যাণী দিয়তম, হে কল্যাণী, হে দেবী, তোমার কাছে কিছু উপায়ন আছে যেটা উপহার আমি নিয়ে যাব, আমি আমার বন্ধুর কাছে যাব, কিছু তোমার আছে কি? দেবী তখন কি করলেন, স্বামীকে কিছু আলোচনা করে চুপ করে চারটে ব্রাহ্মণ বাড়িতে গিয়ে কি করলেন, সেখান থেকে পৃথুক তণ্ডুল আনো, খুত ভাঙা চোড়া কিছু তণ্ডুল অর্থাৎ চাল ভিক্ষা করে, অনেকে বলে চিপিটক, কিন্তু এখানে পরিষ্কার লেখা রয়েছে জ্বাচিত্বা চতুর মুষ্ঠীণ বিপ্রাণ পৃথুকর তণ্ডুলান। বলছেন মেশানো চার বাড়ি থেকে চার রকম তণ্ডুল নিয়ে এলেন, আর কি করলেন সেটাকে কাপড়ে চৈলখণ্ডেণ তানবধ্যা ভর্তে প্রদাত উপায়নম। স্বামীকে বললেন এই কাপড়ের মধ্যে বেঁধে একটা এরকম পোটলা করলেন, করে বলে এই নিন স্বামী আপনি এবার রওনা হন। কৃষ্ণ দর্শনের জন্য তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন হেঁটে হেঁটে, শীর্ণ জীর্ণ শীর্ণ শরীর, একে তো তিনি না খেয়েই থাকেন বেশিরভাগ সময়, আর জীর্ণ শীর্ণ শরীর, এখন তিনি সেখানে দ্বারিকার দিকে যাচ্ছেন ওই উপায়ন নিয়ে কাঁধে, আর চিন্তা করতে করতে যাচ্ছেন চোখে জল আসছে। কৃষ্ণ দর্শনম মধ্যম কথম সাধিতি চিন্তায়ন, আমার কৃষ্ণ দর্শন কেমন হবে, যখন প্রথম কৃষ্ণ আমাকে দেখবে আমার সঙ্গে মিলন হবে তখন সখা আমাকে কি কি বলবে, আর আমি কিরমভাবে আদর করব তাকে, এই সব কথা কালে হৃদয় প্রাঙ্গণে উদিত হচ্ছে। কৃষ্ণ দর্শনম মধ্যম কথম সাদ ইতি চিন্তায়ন, এই চিন্তাই খালি আসছে কৃষ্ণের সঙ্গে যখন প্রথম দেখা হবে সে কি আমাকে চিনতে পারবে, এতদিনের দেখা সে কবে সেই তার সঙ্গে পড়াশোনা করতাম, হ্যাঁ নিশ্চয়ই চিনবে। এইভাবে শুনেছি তার গৃহেতে যে 16108 রমণী আদি সমস্ত রয়েছে, আরে বাবা সে আনন্দের সীমানে দ্বারকা ধামেতে। সেখানে যখন সীতামা বিপ্র প্রবেশ করছেন দ্বারিকা ধামেতে, কোনো সাধু সন্ন্যাসীকে কোনো কেউ বাধা দেয় না, অন্যান্য লোক এলে কী জন্য এসছেন কোথায় যাবেন, কিন্তু সাধু সন্ন্যাসীকে দেখলে কৃষ্ণের বলা রয়েছে যে এই সাধু সন্ন্যাসীকে কাউকে কিছু বলবে না, সোজা চলে আসবে, তাদের তাদের জন্য কোনো নিয়ম নেই, তারা আমার ঘরে ঢুকে পড়ুক যা খুশি করুক, তারা আমার আপনজন, সাধুরা আমার আপনজন, সাধু নাম হৃদয়ম মধ্যম, হ্যাঁ সাধুরা আমার নিজজন, মদন্নত্তে ন জানান্তি না হম তেভ্য মনা গোপী, আমাকে ছাড়া তারা কিছু জানে না সাধুগণ, আর সাধুদেরকে ছাড়া আমিও কিছু জানি না, আমার হৃদয় জুড়ে সাধুগণ রয়েছেন আর কোনো কিছু আমার জানার দরকার নেই, তারাই আমার সর্বস্ব। যখন তিনি বহু রাস্তা অতিক্রম করে ধীরে ধীরে ধীরে ধীরে সেই দ্বারিকা ধামেতে প্রবেশ করলেন, সেখানে প্রবেশ করার পর দেখছেন সেখানে প্রবেশ করে গেছেন দ্বারিকানাথ, সেখানে সেই গৃহেতে রয়েছেন, সেই গৃহে থেকে তাকে দেখতে পেয়েছেন, সেখানে তাকে দেখতে পেয়েছেন কি করছেন, ত্বাম বিলক্ষম অচ্যুত দুরাত প্রিয় পর্যাঙ্কমাস্থিত, তিনি পর্যাঙ্কে অর্থাৎ পালঙ্কের ওপর, পালঙ্কের ওপর বসেছিলেন, আর যেই সখাকে দেখেছেন আরে আমার সখা আসছে, বলছেন ত্বম বিলক্ষাচ্যুত দুরাত প্রিয়া পর্যাঙ্কমাস্থিত, প্রিয়াও বসেছিলেন বাই পাশে রক্ষিণী দেবী, আর সহস উত্থায় চাভ্যেত্র দোভ্যাম পর্যগ্রহিত মুদা, বলছেন সঙ্গে সঙ্গে তিনি লাফিয়ে উঠলেন, ছুটে গিয়ে তাকে দুই বাহুর মধ্যে নিয়ে আদর করতে আরম্ভ করলেন, আর সক্ষুহু সক্ষুহু প্রিয়স্য বিপ্রসের অঙ্গ সংজ্ঞাতি নিবৃত, তার এই ব্রাহ্মণের এই প্রেমী বন্ধুর তার সঙ্গে আলিঙ্গন করে ভগবানের চোখে জল চলে এলো, যেন মনে হলো আমার হৃদয়ে এ একটা কীরকম একটা আনন্দের একটা লহর উঠেছে, আনন্দের এক লহর উঠেছে, কৃষ্ণ যেন মনে হলো ওই যে সখ্যু প্রিয়স্য বিপ্রসের অঙ্গ সংজ্ঞাদি সংজ্ঞাতি অতি নিবৃত, বলছেন বলছেন সখ্যু প্রিয়স্য বিপ্রসের অঙ্গ সংজ্ঞাতি নিবৃত প্রীত ব্যামুঞ্চৎ বিন্দুন নেত্রভ্যাম পুষ্করে ক্ষণ, পদ্মপলাশ লোচন ভগবান তাকে আলিঙ্গন করে ধরে রয়েছেন, আর তার চোখ দিয়ে খালি অশ্রু জল পড়ছে। তাকে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে এলেন, তাকে নিয়ে তিনি যে পালঙ্কেতে বসেছিলেন, যে সিংহাসনে যে পালঙ্কেতে তিনি বসেছিলেন, তাকে টান মেরে জোর করে বললেন, তুমি এখানে বসো বন্ধু। তাকে ওই ময়লা কাপড় ওই অবস্থায় নিজের পর্যাঙ্কে বসিয়ে দিলেন, দিয়ে বললেন, এই তাড়াতাড়ি জল নিয়ে আসো। সবাই জল নিয়ে এলো, পবিত্র সেই দিয়ে তার চরণোদ্বয়কে ধুয়ে দিলেন, গন্ধ ধূপ দীপ মারল, দিয়ে প্রথমে এই সখার পুজো করলেন তিনি। অথ উপবেশ্য পর্যাঙ্কে স্বয়ং সখ্যু সমর্হণম, কোনো চাকর বাকরকে দিয়ে করেন নাই, কোনো চাকর বাকরকে বলেন নাই, ভগবান নিজে সমস্ত জল নিয়ে এলেন, তার পাকে গামলায় ডুবিয়ে দিয়ে ধোয়ালেন, ঢুকিয়ে সেই জল এরম মাথায় নিলেন, নিয়ে বলছেন, আজ আমি ধন্য। কি জন্য ভগবান শ্রীকৃষ্ণকেই আমরা পরাত্পর অখিলেশ্বর বলে থাকি, কি জন্য? অন্য কোনো দেবতার ক্ষেত্রে কি এইসব ঘটনা সত্য হবে? কোনোদিন কেউ দেখেছে কৃষ্ণের মতো করুণা, কৃষ্ণের মতো দয়া, কৃষ্ণের মতো লীলা কেউ জীবনে কোনোদিন সে দর্শন করেছে? যিনি রাষ্ট্রীয় যজ্ঞের সময় যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, যুধিষ্ঠির মহারাজ সবাইকে সেবা ভাগ করে দিচ্ছেন, কৃষ্ণ যখন বলছেন আমাকে একটা সেবা দিতে হবে, তুমি কি সেবা নেবে, তোমার আর সেবার কী দর, বলছে আমাকে একটা সেবা দিতে হবে রাজন। কি সেবা? বলছে যত ব্রাহ্মণ বৈষ্ণব আসবে সকলের চরণ আমি ধুইয়ে দেব, এই সেবাটা আমায় দিয়ে। এটা কি তোমার সেবা? হ্যাঁ, এটি আমার সেবা। এই জন্যই তিনি ভগবান, এই জন্যই তিনি পরাৎপর অখিলেশ্বর, কেউ তার উপরে যেতে পারবে না কোনোদিন। কেন? বলে এই সব গুণাবলীতে ভূষিত ভগবান স্বয়ং। ভগবান তার চরণে পূজা অর্চন করতে আরম্ভ করলেন অপূর্বভাবে, আর উপহৃত্যাবণিজ্যাস পাদৌ পদাবনে জনি, তার পাদদক মস্তকে ধারণ করলেন, পা ধুয়ে দিলেন, গন্ধ ধূপ দীপ কস্তুরি যেসব গন্ধবস্তু আছে সেগুলো চরণ ধুয়ে মাথায় মুছছেন খালি, আজ আমার কত আনন্দ। ধূপ দীপ ধূপই সুরবভীর মিত্রম প্রদীপাবলিভীর মুদা অর্চয়িত্বাবেদ্য তাম্বুলম গাঞ্চ স্বাগতম অববৃত, স্বাগত ব্রাহ্মণ, স্বাগত হে বন্ধু, স্বাগত, এভাবে কাতরভাবে বলতে থাকলেন, তোমার জয় হোক। ভগবান বলছেন, সখা তুমি যখন আমার কাছে এসছো নিশ্চয়ই তুমি কিছু নিয়ে এসছো সঙ্গে, তুমি যখন এখানে এসছো তখন নিশ্চয়ই কিছু নিয়ে এসছো আমার জন্য, কি এনেছো উপায়ন? সে লজ্জায় মাথা নিচু করে কাপড়টাকে, সে অতগুলো ছোট একটুখানি কাপড়ে বাঁধা কিছু আতপ চাল ভাঙা ভাঙা, সে কি আর প্রভুকে দেয়া যায়? এই রাজ ঐশ্বর্য চারিদিকে সোনার পালঙ্ক হিরে মণি মাণিক্য ভাতা সমস্ত চারিদিকে, এর মধ্যে আমি কি করে প্রভুকে বলবো তোমার জন্য এই এনেছি? লজ্জায় তিনি মাথা নিচু করে রয়েছেন। ভগবান বলছেন, আমি জানি তুমি কিছু এনেছো আমার জন্য, তুমি জানি আমি কিছু এনেছো, হ্যাঁ তুমি এমনি আসনি। বলে সঙ্গে সঙ্গে কী করলেন, তাড়াতাড়ি করে পেছনে সে কাপড়ের টুকরো থেকে ছিনিয়ে নিলেন, নিয়ে এক মুষ্টি খেয়েছেন দুই মুষ্টি, এবার সঙ্গে সঙ্গে রুক্মিণী হাতে রয়েছেন, প্রভু তুমি নিজেকে দান করে দিলে, সমস্ত বিক্রি করে দিলে নিজেকে, আর নয় অনেক হয়েছে, অনেক হয়েছে, তুমি অনেক দিয়েছো, ছেড়ে দাও। রুক্মিণী এবার ধরলেন তাকে, ভগবান যার উপর সন্তুষ্ট হন, তার ধন দৌলত ঐশ্বর্য এগুলোর কোনো প্রয়োজন পড়ে না, তারা যদি ভগবানকে এরকম ইশারা করেন, ইশারা মুখে বলবেন না, খালি মনে মনে যদি চিন্তা করেন এইরকম অর্থ করি বৈভব এলে ভালো হতো, মনে মনে চিন্তা করে চলে আসবে, কিন্তু তারা মনে মনে ভাবেন না, মনে মনে কোনোদিনই তারা ভাবেন না। শ্রীল মাধবেন্দু পুরীপাদের কথা আপনারা চিন্তা করুন, শ্রীল মাধবেন্দু পুরীপাদের মতো নিষ্কিঞ্চন বৈষ্ণব আর কে আছে জগতে? তিনি কোনোদিন কারোর কাছে কিছু চেয়ে খান নাই, তা যদি অযাচিতভাবে কেউ তার কাছে দুগ্ধ অর্থাৎ গব্য তার কাছে দেয় তাহলে তিনি আহার করবেন, তাহলে আহার করবেন, কাউকে চাইবেন না। অযাচিত বৃত্তি পুরী নয়তো উপবাস, অযাচিত বৃত্তি এই পুরী মাধবেন্দ্র পুরীপাদ টানালে তিনি উপবাসে থাকেন। এই মাধবেন্দ্র পুরীপাদকে ভগবান কি দিলেন, শ্রীনাথজি গোপাল, তিনি সাক্ষাৎ এসে তাকে দুগ্ধ দিলেন লোটা করে। যখন চিনতে পারলেন না মাধবেন্দ্র পুরীপাদ, রাত্রে স্বপ্নে এসে বললেন, মাধব আমি তোমার কাছে গেলাম, তুমি আমাকে চিনতে পারলে না, আমি তোমাকে যে দুধ নিয়ে গেলাম। স্বপ্ন দেখে পুরী পাগলের মতো কাঁদতে আরম্ভ করলেন। স্বপ্ন দেখে গোপাল সিনাজি বলছেন, আমি এই গোবর্ধনের জঙ্গলেতে লুকিয়ে রয়েছি, আমি এখানে আমাকে আমার সেবকরা মুসলমানের ভয়েতে ম্লেচ্ছ ভয়েতে আমাকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে গেছে, তুমি শীঘ্রই আমাকে এখান থেকে বার করো, আমি অনেক দিন ধরে কাঁদছি যে কবে মাধব আসি মোর করিবে সেবন। যে ভগবান অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক, ইনফিনিটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি একটা ভক্ত আমাকে কবে এসে খেতে দেবে, আমাকে ভালোবাসবে, আমাকে চান করাবে, সেই চিন্তা করেন? তিনি কি কারোর উপর ডিপেন্ড করেন? যাকে সরাট বলা হয়েছে ভাগবতে, ভাগবতের শুরুতে যাকে বলা হয়েছে জন্মাদস্ত ইয়ত অন্ময়াদি তরাশার্থ সবিজ্ঞ সরাট, এই সবিজ্ঞ সরাট তিনি কারোর অধীন নয়, ইনফিনিটি ব্রহ্মাণ্ডকে এরকম ধুলার মতো উড়াচ্ছেন, সেই ভগবান মাধবেন্দ্র পরিবারের উপর ডিপেন্ড করছেন, কবে মাধব আসি মোর করিবে সেবন। অনেক দিন ধরে আমি রাস্তায় চেয়ে রয়েছি, কবে মাধবেন্দ্র পুরী আসবে, আমাকে ভালোবাসবে, আমাকে স্নান করাবে, আমাকে খেতে দেবে। সত্যি তাই হলো, মাধবেন্দ্র পরিপাদ সেই গোপালকে ব্রজবাসীদের নিয়ে গোবর্ধনের জঙ্গল থেকে বার করে সিংহাসনে স্থাপন করলেন। স্থাপন করলে মহাপূজা হলো, মহা অভিষেক হলো গোবিন্দকুণ্ডের জলে। যেভাবে তাকে অভিষেক করা হলো, যত আহার দেয়া হলো, ভোজন দেয়া হলো, সেগুলো ইতিহাসের পাতায় চিরকাল লেখা যাবে, কেউ কোনোদিন নকল করতে পারবে না। শ্রীল মাধবেন্দ্র পুরীপাদ যেভাবে শ্রীনাথজি ভগবানের সেবা করেছিলেন, সেটা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা যাবে, কেউ কোনোদিন নকল করতে পারবে না, পারবে না। কিন্তু তিনি নিষ্কিঞ্চন, তার কাছে একটা কানাকড়ি তার কাছে নাই। অস্মৃতীয় গুরুপাদ বন্ধু শিষ্যিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী পরমহংস গুরুদেবকে দেখেছিলাম, নিষ্কিঞ্চন, কিছু নাই তার কাছে, কিছুই ছিল না। অথচ আজ পৃথিবীর কোণে কোণে, তিনি কোনো বিদেশে যান নাই, আমিও যাই না বিদেশে, কিন্তু পৃথিবীর কোণে কোণে শিষ্যিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজকে সকলে জানেন। লস এঞ্জেলেস এয়ারপোর্টে গেলে দেখবেন তার ফটো সেখানে, নিউ ইয়র্কের এয়ারপোর্টে, সেখানকার হায়েস্ট ট্যাক্স পেয়ার, তার প্রভাবে তিনি গুরু মহারাজের চরণে আশ্রয় নিয়ে তার প্রভাবে ওই সব রয়েছে। কি করে হলো, উনি কোনো জায়গায় যাননি, বিদেশ থেকে কোথাও না। ভগবান যদি চায় তাহলে তিনি আমার মতো পাগলকে দিয়েও প্রচার করে নিতে পারেন, আর নাহলে যদি অহংকার করি আমি প্রচার করবো, আমি কোনোদিনই প্রচার করতে পারবো কি? ভগবান যদি চান আমার মুখ দিয়ে, ভগবান যদি অনর্গল হরিকথা বার করেন, সেই কথা যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে, সেইটি আমার মূল দান। কি দান আপনারা আমাকে দেবেন? আমার তো মনে হয় না আমার কোনো অভাব আছে, যদি দিতে হয় যদি কিছু দেয়, এইটি প্রধান দান। যারা সেবা করতে ইচ্ছুক তারা অনেক সেবার কৌশল জানেন, কিভাবে সেবা করতে হয়। সেবা বিমুখ ব্যক্তি কখনোই এসব অনুভব করতে পারেন না। মাধবেন্দ্র পুরীপাদ একে একে কা 10,000 গৌমাতা হয়ে গেল, যে মাধবেন্দ্র পরিবারে একটা পয়সা নেই, সে মাধবেন্দ্র পরিবারে 10,000 গৌমাতা, গোপালের বিশাল মন্দির, বিশাল সোনা গয়না গাঁটি সব কিছু। কিন্তু মাধবেন্দ্র পরিবার সেই নিষ্কিঞ্চন, সেই নিষ্কিঞ্চন। মাধবেন্দ্র পরিবারের কোনোরকম কোনো বিকার নাই। তারপর তিনি সেবা অধিকার দিয়ে চলে গেলেন কোথায়, গোপীচন্দন এই সেবে চন্দন আনতে চলে গেলেন, মলয়জ চন্দন, মলয়জ চন্দন আনতে চলে গেলেন সেখানে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জড়িয়ে ধরেছেন, ধরে আদর করছেন, চোখ থেকে জল ফেলছেন, ফেলে বলছেন তুমি নিশ্চয়ই ঘর থেকে আমার জন্য কিছু উপায়ন এনেছ। যখন লজ্জায় তিনি দিতে পাচ্ছেন না, ভগবান জোর করে সেটা কেড়ে নিয়েছেন, নে বলে এই তো বলে ওই ধান খুদ এগুলো মেশানো এই তণ্ডুল দু এক মুষ্টি মুখে দিলেন, আরেক মুষ্টি মুখে রুক আরেক মুষ্টি মুখে দিতে যাচ্ছেন, রুক্মিণী হাত ধরেছেন, প্রভু আর নয়, তুমি যার ওপর সন্তুষ্ট হও তাকে সমগ্র নিজেকে বিক্রি করে দাও, তোমাকে আমি জানি, আর নয়, অনেক হয়েছে। ভগবান যার ওপর সন্তুষ্ট, তার পৃথিবীর কোনো কিছু তার কাছে বাধা হবে না, কোনো কিছু বাধা তার কাছে বাধা হবে না। আজকে বিকেলবেলা এক ভালো খবর এলো দিল্লি থেকে, যে চেতনার জাগরণ সেই পুস্তক নরেন্দ্র মোদী অনুমোদন করেছেন, তার চিঠি পাঠিয়ে দিয়েছেন, তা আমি একজন সামান্য নিষ্কিঞ্জন, কিছুই নেই আমার, অথচ সেই বই তিনি অনুমোদন করেছেন বিভিন্ন জায়গা থেকে। তো এটা কি করে হলো, মেরাকলস, আশ্চর্য, আমার কিছুই নেই। ভগবানের ইচ্ছা হলে সব সম্ভব, ভগবানের ইচ্ছা হলে সব সম্ভব, এটা তো সামান্য কথা। তাদের সামনে বসে আমি অনর্গল হরিকথা বলতে পারবো, গুরুদেবের এমন কৃপা, তাদেরকে আমি মনে করি না তারা বিরাট কিছু হয়েছেন, ঠিক আছে। এই জন্য বলছেন এখানে ভগবান তার কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে কি করলেন, খেতে আরম্ভ করলেন। আর দুই বন্ধুতে মিলে গল্প করছেন, বন্ধু তোমার মনে আছে, বন্ধু তোমার মনে আছে আমরা যখন একসঙ্গে গুরুকুলেতে সেই পড়তাম, তখন তোমার সঙ্গে আমার কত খেলা হতো, কত কিছু করতাম, তোমার মনে আছে। ভগবান সেই জন্য বলছেন সখাকে, ওপি ব্রাহ্মণ গুরুকুলাদ ভবতা লব্ধ দক্ষিণাত সমাবৃত্তেন ধর্মজ্ঞ ভাড়জোড়া সদৃশী নোবা। আচ্ছা তুমি, আমিও তো তখন আমার পড়াশোনা হয়ে গেল, তারপর আমি গুরুকে দক্ষিণা দিয়ে চলে এলাম, আর তুমিও তো চলে গেছো। আচ্ছা তুমি এতদিনের মধ্যে নিশ্চয়ই তাহলে বিবাহ আদি করেছো, ভালো কোনো ব্রাহ্মণী, কোনো উত্তম ঘরের কোনো কন্যাকে নিশ্চয়ই তুমি বিবাহ আদি করেছো, এইসব জিজ্ঞাসা করছেন। আর তোমার তো ধন দৌলত কোনো কিছুর প্রতি ঐশ্বর্যের প্রতি কোনোদিনই কোনো ভাব ছিল না, তখনও দেখেছি, এখনও আমি জানি। প্রায় গৃহেশু তে চিত্তম অকাম বিহতম তথা, তুমি গৃহস্থ সংসারে এমনি লোক দেখানো রয়েছ, বাস্তবিক পক্ষে তো গৃহস্থ সংসারে কিছুই তোমাকে স্পর্শ করে না, তা তো আমি জানি। ভগবান বলছেন, বলে প্রায় গৃহেশু তে চিত্তম অকাম বিহিতম তথা, তোমার তো কোনো কামনা বাসনাই নেই, সংসারে থাকতে হয় আছো, এরকম সংসার করা যে কত সৌভাগ্যের বিষয়। আমি ওই জন্য লোককে সবাইকে বলি যে তোমরা যারা সাধু হতে চাইবে তারা কপটভাবে ব্রহ্মচারী সন্ন্যাসী সাজবে না, যদি বিবাহ করে তোমাদের জীবন ভগবানের সেবায় উৎসর্গ করতে পারো অনেক বেশি কৃপা পাবে, তোমরা কপটতা করো না, ভেতরে রয়েছে আর বাইরে কপটতা দেখাবে, এটা ঠিক নয়, এটা উচিত হয় না। যে যত সত্যকে আশ্রয় করতে জানবে, যে যত সত্যকে আশ্রয় করতে জানবে সে তত ভজন রাজ্যে উপরে যাবে, সত্যকে ছেড়ে দেবে, যা কিছু তোমার ভজনের ডেকোরেশন অল গন ফিনিশড অ্যাট দ্য মোমেন্ট, যত তোমার ভজনের ডেকোরেশন করে রেখেছ, তোমার শরণাগতি চলে গেল, তোমার সত্য চলে গেল, শরণাগতি যাওয়া মানে সত্য চলে গেল, এগুলো সব ইন্টার রিলেটেড, যার সত্যতে প্রতিষ্ঠা নেই সে কখনো শরণাগত হতে পারবে না, প্রতি পদে আমার কাছে মিথ্যে কথা বলবে, ওইদিকে যাবে বলবে মহারাজ ওখানে গেছি আমি সব জানতে পারি, তারা মিথ্যেকে প্রশ্রয় দিয়ে নিজেকে নরকের দিকে নিয়ে যাচ্ছে, আমার কি হবে, আমার কি হবে, কাঁচকলা, আমার কিচ্ছু হবে না। যারা এই অকৈত্য ভরিকতা শুনতে চান না তারা গোপনে ষড়যন্ত্র করেন, আমি তখন দুটো হাত তুলে বলি কাঁচকলা তোদের কাছে হরিকথা আমার আলোচনা করার কোনো দরকার নেই, আমি কোনোদিনই বলবো না, তোরা চিরকালের মতো বঞ্চিত হয়ে যা, যা মার, কী ভেবেছিস, কোনোদিনই বলি না, যা, যেদিন তোরা নিষ্কপট হবি সত্যকে আশ্রয় করবি সেদিন আমার কাছে আসবে, তার আগে চলে যা, যেখানে পারিস গেট লস্ট। এই অনন্ত ব্রহ্মাণ্ড এখানে কোথায় আপনার এর পরে জন্ম হবে কেউ বলতে পারে? মূর্খের দল সময় নষ্ট করছে। এই যে জনঅরণ্য, এই যে জগতে, এখানে কোনো মানুষকে যদি গিয়ে ফেলে দিয়ে আসে কোথায় হারিয়ে যাবে? এই জগতে কত কোটি কোটি লোক সংখ্যা, তার মধ্যে এই সামান্য লোক কী? যখন গুরু বৈষ্ণবের স্মৃতিপটে কাউ চরিত্র স্বভাব থাকে মনে হবে সে এখন টিকে আছে। গুরু বৈষ্ণব যাকে মনের দ্বারা ধারণ করে রাখে, যদি আমার গুরুপাদ পদ নিত্য জগতে চলে গেছেন, সেখান থেকে যদি মনের দ্বারা আমাকে ধারণ করে থেকে থাকেন, পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে টলাতে পারে। গুরুপাদ পদ্ম আজ কত বছর হলো চলে গেছেন, সেখান থেকে যদি তিনি মনের দ্বারা আমাকে ধরে থাকেন, তাহলে পৃথিবীর কাউর শক্তি নেই আমাকে টলাতে পারে। কিচ্ছু কোথাও আমি কোনো ব্যাপারে ভীত নয়, কোনো ব্যাপারে আমি ভীত নয়, আমি টেনশন ফ্রি। আমাকে চেক আপ করে দেখবে সর্বদা টেনশন ফ্রি, আনন্দ, যা পারিস করে নে। এখানে বলছেন এই জন্য, কচিত গুরুকুলে ওয়াসম ব্রহ্মণ স্মরসি নৌ যত দ্বিজ বিজ্ঞায় বিজ্ঞেয়ম তমসহ পরমামশ্নতে। এ ব্রাহ্মণ, আমাদেরকে গুরুকুলে বাসের কথা তোমার মনে আছে? যে গুরুকুল থেকে হতে জানিবার বিষয় বিশেষরূপে জানিয়া দ্বিজগণ সংসার হইতে পার হয়ে যান, সেই সন্দীপনী মুনির কাছে কত বিদ্যা আমরা লাভ করেছিলাম, তুমিও লাভ করেছিলে বন্ধু, সেসব খেয়াল আছে। আর ননু অর্থ কবিদা ব্রাহ্মণ বর্ণাশ্রম বতামিহ যে মায়া গুরুনা বাচা তরন্তি অঞ্জো ভবার নবম। বলছেন হে ব্রাহ্মণ, বর্ণাশ্রমীদের মধ্যে তারাই অর্থতত্ত্ববিদ, তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত, যারা জ্ঞানদ গুরু, আমার বাক্য দ্বারা অর্থাৎ উপদেশ মাত্রে অনায়াসে ভবর্ণ উত্তীর্ণ হয়ে যান। ননু অর্থকবিদা ব্রাহ্মণ বর্ণাশ্রম বতামিহ যে মায়া গুরুনা, ভগবান বলছেন আমি যে করে আমার যেসব বাক্য আমি বলেছি তারকে আশ্রয় করে, আমার বাক্যকে আশ্রয় করে যারা এ ভবার্ণব, এ ভবসিন্ধুকে পার হয়ে যান, তারাই বাস্তবিক পক্ষে বিরাট, মানে অর্থকবিদ, তারাই বাস্তবিক আমার গভীর রহস্য জেনেছেন, এই সংসার সিন্ধুকে পার হয়ে গেছেন। ভগবান এই সংসারী জীবের জন্য বলছেন ভালো করে কান খুলে শুনে রাখো। ভগবান বলছেন নাহম ইজ্জা প্রজাপতিভ্যাম তপস উপশমেন বা তুষ্যম সর্বভূতাত্মা গুরু সুসয়া যথা। হে সখা, আমি কেউ যদি সংসারিক ব্রত পালন করে তারই আমি সন্তুষ্ট হব এমন কোনো কথা নেই। নাহম ইজ্জা, ইজ্জা মানে পুজো বা পুজোর দ্বারা আমি সন্তুষ্ট হয়ে গেলাম তা নয়। কেউ বা গৃহস্থ ধর্ম পালন করলো তার দ্বারা আমি সন্তুষ্ট হয়ে গেলাম এমন কোনো কথা নয়। তপস্যা করলো তার দ্বারা আমাকে কিনে নিল এরম কোনো কথা নেই। নাহম ইজ্জা প্রজাপতিভ্যাম তপস উপশমেন বা তুষ্যম সর্বভূতাত্মা গুরু সুসয়া যথা। গুরুদেবকে ব্রহ্মজ্ঞ যে ভক্তিমান, যে গুরু ব্রহ্মবিদ, সবিশেষ ব্রহ্ম, ব্রহ্ম বলতে নির্বিশেষ ব্রহ্ম নয়, কারণ ভগবান গুরুতত্ত্বের ইতিহাসে এসব বলে দিচ্ছেন, শব্দে পরেচ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম। শব্দে পরেচ নিষ্ণাতম, শব্দব্রহ্ম, শব্দব্রহ্ম ও পরব্রহ্মে দুইটে নিষ্ণাত, নিষ্ণাত মানে ইংরেজি ফার্স্ট, তিনি তার মধ্যে গভীর জ্ঞান আছে। শব্দে পরেচ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম, এইসব শব্দের ব্যাখ্যা এগারো স্কন্ধে যখন শুরু করব কালকে, কালকে সকাল সকাল শুরু হবে, না আসলে কে যে থাকবে সেই শুনবে, উপায় কিছু নাই আমার, আমাকে সকাল থেকেই বলতে হবে, নাহলে শেষ হওয়া মুশকিল, স্পর্শ হওয়া মুশকিল, এগারো স্কন্ধ স্পর্শ না হলে বৃথা হয়ে যাবে সব। ওই জন্য নাহম ইজা প্রজাপতিভ্যাম তপস উপশমেন বা তুষ্যম সর্বভূতাত্মা গুরু সুশ্রয়া যথা। গুরু শিষ্য সনম ধর্ম সর্বধর্ম তমোত্তমম তাস্মাৎ ধর্মাৎ পরধর্ম, ভাই এর থেকে পরধর্ম আর কিছু নেই। গুরু সেবা গুরু সেবাই হলো পরম ধর্ম, কিন্তু সদ্গুরু হওয়া চাই। বদ্ধজীবকে কেউ যদি গুরুরূপে গ্রহণ করে মনে মনে মনকলা খেতে থাকে, আমাদের কিছু করার নেই, তোমরা মরো। বদ্ধজীবকে কেউ গুরুরূপে গ্রহণ করেছে, তার বদ্ধদশাই প্রাপ্ত হবে, সে কোনোদিনই মুক্ত হতে পারবে। বদ্ধগুরু গুরু নয়, গুরুর মতো একটা কিছু, সেই গুরু আশ্রয় করলে চিরকাল বন্ধনে থাকবে, কিচ্ছু হবে না। আরও বরঞ্চ বন্ধন দশা কালকে সব আলোচনা করব। কালকে সকালবেলায় প্রথমেই আমি এই আলোচনা শুরু করব, যাতে মানুষের আক্কেল হয়। আমি তো দেখছি না কারো আক্কেল হচ্ছে, আক্কেল হওয়া দরকার। রক্ত তুলে এসব আলোচনা করা হচ্ছে, কোনোদিন আর শুনতে পারবে কিনা তাও ঠিক নেই। সেই জন্য বলছেন, নাম ইজ্জা প্রজাপতিভ্যাম তপস উপশমেন বা তুষ্যাম সর্বভূতাত্মা গুরু শস্যয়া যথা। গুরু সেবা দ্বারা যতটা আমি খুশি হই, সদ্গুরু সেবা দ্বারা। ভগবান এগুলো বলেওছেন, নিজেও বলেছেন, রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরু ভক্তা পুরুষো হি অঞ্জসা জয়েত। বিজেত ঋষি কবায়ো বিরদান্ত মনস্তুরগম জয়া যতন্তি জন্তুমতি লোলম পায় খিদ ব্যাসন সতামৃত সমবহায় গুরুশরণম বনিজ ইবাজ সন্ত কৃপকর্ণ ধরা জলধ। এখানেও বেশুদিতে এই পাওয়া যাচ্ছে, বিজিত ঋষিক বায়ু ভিরদন্ত মুনস্তরগম। এ মন নামক এই ঘোড়াকে কোটি জন্ম তুমি নিজের বসে আনতে পারবে না, চেষ্টা করো। উপায় অক্ষিত, তুমি করতে যাবে পাগলা ঘোড়া, পাগলা ঘোড়াকে কন্ট্রোল করতে যাবে পাগলা জোড়া, দুটো সামনের পাগলা ঘোড়াকে কখনোই কন্ট্রোল করা যায় না। পাগলা ঘোড়াকে যে কন্ট্রোল করতে যায়, তার পাগলা ঘোড়া আমরা দেখেছি কলকাতার ময়দানে খেলার মাঠে, এইরকমভাবে মাউন্টেন পুলিশগুলো দুটো পা দিয়ে এক লাথি মারবে, হ্যাঁ ছিটকে পড়ে যাবে, মুখে রক্ত উঠে যাবে। পাগলা ঘোড়াকে দমন করা যায় না। এই হচ্ছে মন, হচ্ছে পাগলা ঘোড়া, একে কোনোদিন দমনে আনতে পারবে না। যদি কপালে সদ্গুরু জুটে থেকে থাকে, আর সেই গুরুর সঙ্গে যদি তোমার নিষ্কম্পট সম্বন্ধ হয়ে থাকে, আর সেই গুরু তুমি যদি সেবা করে থাকো, তাহলে কি বলছেন, বিজিত ঋষিক বাজ বিরদন্ত মুনস্তরগম জয় জয়ন্ত। ভাই এটাকে যে জয় করার চেষ্টা করে মনকে, সে বারবার হেরে যায়। কিন্তু কখন জয় করে, যদি সদ্গুরুকে সেবা করে, সদ্গুরুর চরণে যদি সেবা করে, সেই মহাপুরুষ গুরু বৈষ্ণবের, তাহলে আর সংসারের কোনো বন্ধন তোমার কোনো বন্ধনে আসবে না। এইটাই শ্লোকের বিজিত ঋষি কবায়ু বিরাদন্ত মনস্তুরক জয়ন্তি যন্তমতি লোর মোপায় খিদ ব্যাসন শতামৃত সমবাহায় গুরুশ্চরণ। গুরু গুরু বহুবচন, গুরুশ্চরণম বনিজ ইবাজ সন্ত কৃত কর্ণ দ্বারা জলদ। তোমরা মনে করবে এই সমুদ্র, সংসার সমুদ্রে একটা নৌকার মধ্যে টলমল করছে, এই নৌকা উল্টে যাবে, ঝড় উঠেছে সংসার সমুদ্র। এইখানে যদি গুরুকর্ণ ধার থাকে, গুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু পদ্মপ্রদর্শক গুরু, এইসব গুরু, গুরু ছাড়া ভবনীতি পার হওয়া যাবে না। ভগবান গুরুরূপে স্বয়ং অবতীর্ণ হন এই জগতে, ভগবান নিজেই গুরু বৈষ্ণব রূপে আসেন, এসে জগতে এইসব কথা বলেন। বদ্ধজীব কোনোদিনই অপ্রাকৃত জগতের অপ্রাকৃত কথা করতে পারবে না, বলতে পারে না। সেখানে বলছেন গুরুশ্চরণম গুরুচরণ, যদি তোমার কপাল ভালো থাকে, যদি সদ্গুরু লাভ করে থাকো, আর ঠগ জোচ্চরকে যদি সাধুরূপে পেয়ে থাকো, তো তো কপালে জয় দিয়েছে, যাও এবার জয়ধ্বনি দাও, খুব ভালো। সে নিজেও পার হতে পারবে না, তোমাকেও পার হতে পারবে না, সে নিজেই পার হতে পারবে না। তীর্ণাম তারে তো যে নিজে নিজে পার হয়ে গেছেন ভবসিন্ধু, সেই তোমাকে পার করতে পারে। পিতামহ ভীষ্মকে চলে যাওয়ার সময়, দেহ ছাড়ার সময়, তখন জিজ্ঞাসা করা হয়েছে অনেক প্রশ্ন। সেখানে পিতামহ ভীষ্ম যেসব উত্তর দিয়েছিলেন, মনুষ্য সমাজ চির যতকাল থাকবে ততদিন সেই শিক্ষাগুলোকে গ্রহণ করতে হবে। আলোচনা করলে যত সব পলিটিক্যাল মহল আছে তারা পাগল হয়ে যাবে, তারা সহ্য করতে পারবে না। পিতামহ বিশ্ব যা বলে গেছেন, ক্ষমতা থাকলে করবে। কর্ণধার যদি বদ্ধ হয় তাহলে যাদেরকে পরিচালনা করবে তারাও বদ্ধ অবস্থায় চলে যাবে, কিছু করার নেই। কালকে পারলে সকালে এসব তুলব, উত্থাপন করব। বলছেন এখানে এইভাবে গুরু সেবার দ্বারা আনন্দের সঙ্গে আমরা পার হয়ে যেতে পারবো ভবসাগর। সেই জন্য ভগবান উদ্ধবকে বলেছেন, রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরৌ ভক্তা পুরুষো হি অঞ্জসা জায়েত। গুরু সেবার দ্বারা বদ্ধ জীব যদি বাস্তব সেবা করে, যদি সেবার নাটক করে, তাহলে তার বন্ধন হবে। তাহলে সে কী করবে? আরে এসব জড় সংসারকে পার হয়ে যাওয়া কোনো বিষয়ই নয়, এ যত সামান্য বিষয়। কোথায় ভগবত প্রেম আর কোথায় এই জড় সংসার পার হওয়ার? খালি সারা জীবন খালি জড় সংসার পার হওয়ার চিন্তা করলো, আর কোথায় ভগবানের কাছে যাবে? খালি সামান্য এই জড় সংসারটাকে পার হওয়ার জন্য সারা জীবন কাটিয়ে দিল, কোটি কোটি জন্ম, ভগবানের কাছে কবে যাবে? মুক্ত কৌলই রূপস্যমানম পরিশ্রাশ্রম হরিনাম সংশ্রয়ামী, হরিনাম ভগবানের সেবা কবে করবে? তিনি তো মুক্তকুলের উপাস্য, বদ্ধকুলের তো উপাস্য নয়। বদ্ধকুল, বদ্ধকুল কি ভগবানকে সেবা করতে পারে? বদ্ধকুলের উপাস্য নয় কৃষ্ণ, তো কৃষ্ণ নাম কী করে করবে তুমি যদি মুক্ত নিজে না হও? মুক্তকুলই রূপস্যমানম রূপগোস্বামী পাদ জানিয়ে দিয়েছেন, আমাদের আশার আলোক একটাই, আমাদের শিল সচ্চিদানন্দ ভক্তিমীর ঠাকুর, আমাদের শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। আমরা গর্ব প্রকাশ করি আমাদের গুরুবর্গের এরকম মহিমার জন্য। আমরা কুলাঙ্গার হতে চাই না, গুরুবর্গের নাম থেকে ভাঙিয়ে অসভ্যতা, সমাজের বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে ভজনের, এগুলো আমরা কোনোদিন অনুমোদন করব না। এটাকে আমি ভজন বলে মেনে নেব না, এটাকে আমি মেনে নেব না। তোমাদের যোগ্যতা থাকে, তোমরা চেষ্টা করো ভগবানের কথা, ভক্তিমী ঠাকুর কথা ফিরিয়ে আনো। তোমাদের নিজেদের সিদ্ধান্ত, নিজেদের কথা, নিজেদের আচরণ, এগুলো কোনোদিন মঠে মন্দিরে অ্যাপ্লাই করবার চেষ্টা করবে না। সব প্রভুপাদের কথা বলো, প্রভুপাদের আচরণ করো, প্রভুপাদের চিন্তা করো। এখানে বলছেন, অপি ন স্মরজতে ব্রাহ্মণ বৃত্তম নিবসতাম গুরু গুরু দ্বারশ্চুদিতা চদিতানম ইন্ধনম আনয়নে কচিত। মনে আছে আমরা একবার গুরুপত্নী, গুরুদেবের পত্নী অর্থাৎ গুরুমা বললেন, এই যাও আজকে রান্না করার কাঠ নেই, শিগগিরি জঙ্গল থেকে নিয়ে এসো কাঠ। কৃষ্ণ বলছেন, মনে আছে সখা একবার সেই গুরুপত্নী আমাদেরকে বললেন, রান্না করার কাঠ নেই, শিগগিরি যাও জঙ্গল থেকে কাঠ নিয়ে আসো। তখন তুমি আর আমি সেই জঙ্গলে গেলাম, মনে আছে? তারপর আস্তে আস্তে আমরা কাঠ সংগ্রহ করতে করতে সন্ধে হয়ে এলো, আর সেই সময় বিশাল ঝড় আর বৃষ্টি তোল পার হয়ে গেল, যেন মনে হচ্ছে পৃথিবী ডুবে যায়। তখন মনে আছে সখা কাঠগুলোকে আমি মাথায় নিয়ে দাঁড়িয়েছিলাম, কাঠের বোঝা কৃষ্ণ মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, গুরু সেবার বস্তু, কাঠ মাথায় নিয়ে সারা রাত একটা গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি। আর গুরুদেব, গুরুদেব গুরুদেব সেখানে গুরুদেব সেখানে অন্বেষণ করতে করতে যাচ্ছেন, গুরুদেব সেখানে জঙ্গলে অন্বেষণ করছেন। সকালবেলা হয়ে গুরুদেব পাগল হয়ে গেছেন, কোথায় গেল কৃষ্ণ, কোথায় গেল সুদামা, কোথায় গেল, কোথায় গেল এরা, হায় হায় হায় হায়, আমার এই কাঠ আনতে গিয়ে তাদের এই অবস্থা, ছেলেগুলো মরে গেল, হায় হায়, জঙ্গলে বাঘ খেয়ে নিল নাকি সাপে মারল। এইভাবে জঙ্গলেতে দৌড়াচ্ছেন গুরুদেব, সারা জঙ্গলে অরুণোদয়ের সময় খুঁজতে খুঁজতে দেখেন, আহা বাছা আমার কৃষ্ণ, হ্যাঁ মাথার মধ্যে কাঠের বোঝা নিয়ে সারা রাত দাঁড়িয়ে রয়েছে, হায় হায় রে। তাদেরকে জড়িয়ে ধরে আদর করলেন, আহা গুরু সেবার জন্য তোমরা যা আদর্শ স্থাপন করলে জগতের কাছে একটা চিরকল একটা সত্যি একটা একটা এমন আদর্শ স্থল হয়ে থাকবে যে দেখো কৃষ্ণ কীভাবে গুরু সেবা করেছে, কৃষ্ণের গুরু সেবা দেখো কীভাবে করেছেন, এই কথা জগতের লোক বলবে। আজ বড় আনন্দ পেলাম, এরকম শিষ্য হয়, গুরুদেব বলছেন যে নিজের প্রাণটাকে বিসর্জন দিয়ে গুরু সেবা করেছে, এরকমই কি হয়? সবচেয়ে বড় গুরু সেবা হলো, সবচেয়ে বড় গুরু সেবা হলো, সবচেয়ে বড় গুরু সেবা হলো গুরুচরণের অকৈত্তব্য সত্য কথাগুলো জগতের কাছে বলা। বাদবাকি সেবাগুলো সব সেবা, কিন্তু সবচেয়ে প্রধান সেবা এটা। কেন বর্তমান যুগে সত্য কথা কেউ বলতে চাইবেন না? কেন গেলে বললে আমাদের অসুবিধা আছে, এত বড় নিছক সত্য কথা বলা যাচ্ছে না, তাদের দ্বারা ভজন হবে না। পরিষ্কার কথা, সে যে অবস্থায় থাকুক তাদের দ্বারা ভজন হওয়া সম্ভব নয়, এটা প্রভুপাদই জানিয়েছে। গুরুচরণের গুরুবর্গের অকৈতব্য সত্য কথা যেন নির্ভীকভাবে গুরুপাদ পদ্মের ছত্র ছাড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলবেন, এইটি সত্য কথা, এইটি শুনতে হবে তোমাকে, যদি ভালো না লাগে চলে যাও, কিন্তু এইটি শুনতে হবে, এইটি সত্য, এর দ্বারাই তোমার চরম মঙ্গল হবে। তোমাকে আমি পায়ে তেল মাখাবার জন্য ডেকে আনিনি, হরিকথা শোনো, আমার প্রয়োজন পড়েনি, কেবল ভগবানকে অনর্গল একা শুনিয়েছি, ভগবান একা শুনেছেন, আবার কোনো সময় হাজার লোক, সেটাও হতে পারে। সেখানে বলছেন এইভাবে আমরা যখন বলছেন প্রবিষ্টানাম মহারণ্যম অপত্যৌ সুমহৎ দ্বিজহ বাত বর্ষম অভূত তীব্রম নিষ্ঠুরাহা সনত নবাহা, যখন বিরাট বিদ্যুৎ ঝঞ্ঝাবাত চারিদিকে এখান থেকে এখানে দেখা যাচ্ছে না, এখানে এখানে এখান থেকে এক হাত দূরে কে আছে বোঝা যাচ্ছে না, তখন হাতে হাত ধরে কাঠে কাঠের বোঝা মাথায় আর দুজনে কাছাকাছি এক হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন এক হাতে কাঠের বোঝা। সকালবেলা গুরুদেব এক হো অহো অহো হে পুত্রকা বলছেন জুইয়ম, বলছেন জুইয়ম অস্মদ অর্থে অতি দুঃখিতা। গুরুদেব চোখে জল নিয়ে বলছেন হে বালক, হে পুত্রগণ, তোমরা আমার জন্য এত কষ্ট পেলে, আহা, অহো হে পুত্রকা জুইয়ম অস্মদ অর্থে অতি দুঃখিতা, এত কষ্ট পেলে, সারা রাত কোনো বিশ্রাম নেই, এই জঙ্গলে বাঘ ভাল্লুক এরকম সব সিংহ সব ভর্তি সাপ, এইখানে তোমরা দাঁড়িয়ে রয়েছো, গুরু সেবার উপকরণকে এত মূল্য দিয়েছো যে সেই উপকরণগুলোকে মাটিতেও রাখনি, মাটিতেও তোমরা রাখনি, মাথায় ধরে রয়েছো, আহা। আত্মা বৈ প্রাণী নাম পৃষ্ঠহস্তব তম অনাদৃত্য মৎপর, আহা, যে সমস্ত জীবের নিজের আত্মাটাই হলো সর্বস্ব, সমস্ত জীবের ক্ষেত্রে জিজ্ঞাসা করে দেখবেন তার নিজের আত্মাটা সবচেয়ে প্রিয়। মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, কেন মরতে চাও না? তোমাকে তো মরতে হবেই, কবি বলছেন মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, কেন মরতে তো তোমাকে হবেই, এই জগতে তো কেউ বেঁচে থাকতে পারে না, যেই জন্মায় সেই মরে, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, কিন্তু মরতে তো তোমার হবে, কেন মরতে চায় না সেটা কবি কি বললেন? কবি তো সেটা বললেন না, কাবুর এই ভাবটা আমাকে বলতে হচ্ছে। কবি মরতে চায় না কেন, কেন তোমরা কেউ মরতে চাও না? বলে কেউ মরতে চাইবে কেন, জীবের জীবনে মৃত্যু বলে কোনো কথা তো নাই? বলে হ্যাঁ আমরা তো মরে যাই। বলে না, ওটা হচ্ছে অজ্ঞান, অজ্ঞান ঘিরে নেয় বাস্তবিক যেটাকে মৃত্যু বলে ডেফিনেশন, যারা অমৃত লাভ করেছে তারা বলে মৃত্যু বলে কোনো কথাই নেই, অ্যাবজার্ড, মৃত্যু খালি একটা চেঞ্জ, সিনারি চেঞ্জ, মৃত্যু বলে কিছু কেন না, যে এই আত্মা কোনোদিন মরে না, তো মৃত্যু কার কথা বলছো তুমি, মৃত্যু কার কথা বলছো, মৃত্যু বলে কি আছে, কোথায় আছে দেখাও, কোন শাস্তে আছে মৃত্যু, মৃত্যু বলে তো কিছু নেই। বাসাং সিজীর্ণানি যথা বিহায়ো নবানি ঘৃণাতি নরো অপার অপরাণি, এই তো কথা বলা আছে, যেমনভাবে তোমার পুরনো কাপড়টা নোংরা হয়ে গেলে সেই কাপড়টাকে ফেলে দিয়ে নতুন কাপড় তুমি এসে আবার পড়ো, সেরকম তোমার শরীর বদলাচ্ছ, কিন্তু তুমি মরে গেছো এটা কী করে প্রমাণ করবে? ভগবান বলছেন আত্যান্তিক বিস্মৃতির নাম হলো মৃত্যু। কাকে মৃত্যু বলা হয়? মৃত্যুর ডেফিনেশন কি? তোমার জীবনের আত্যান্তিক বিস্মৃতি, সমস্ত কিছু মুছে যাওয়া, এটাকে বলা মৃত্যু। মৃত্যু বাস্তবিক কিছু নাই, যার জন্য পরীক্ষিত মহারাজকে যাওয়ার সময় গুরুদেব বলে গেলেন হে রাজন শোনো, তুমি মরে যাবে, এটা পশুবুদ্ধি। রাজন তম তু মরিষ্যে পশুবুদ্ধি ইমাম জহি, রাজন তম তু মরিষ্যে পশুবুদ্ধি ইমাম জহি, হে রাজন তুমি মরে যাবে, এটা হচ্ছে পশুবুদ্ধি, এটাকে ত্যাগ করো, কোনো কথা শুনতে চাই না। কে বলল মরবে? কে বলল? যে ভাগবত নামক অমৃতকে আস্বাদন করে নিয়েছে, যে ভাগবত নামক অমৃতকে আস্বাদন করে নিয়েছে, কেন শো দেখাতে পারো তার জীবনে মৃত্যু বলে কিছু আছে? যে ভাগবত অমৃত পান করে নিয়েছে তার জীবনে মৃত্যু বলে কোনো কথা আছে? কে দেখাতে পারে? কেউ দেখাতে পারবে না, নেই। সেই জন্য মৃত্যুর নাম অত্যান্তিক বিস্মৃতি, অপস্মৃতি, সমস্ত চেতনা হরণ করে নিয়ে গেল, শরীরটা পড়ে গেল, আবার একটা নতুন শরীরে প্রবেশ করলো। এটা কোনো বুদ্ধিমানের কাজ হলো না, একটার পর একটা শরীর ছাড়বো আর নেব, সারা জীবন এই করব, খালি রোগ রে রোগ রে রোগ রে। এক জন্মে কী ভজন হয়? কত জন্ম? এটা কি এক জন্ম নাকি? কোনো কোনো মূর্খ বলে এক জন্মে কি ভজন হয়, আরে এটা কি তোর এক জন্ম নাকি? বেটা মূর্খ, কোটি কোটি অনন্ত কাল ধরে ঘুরছিস আর বলবে এই কথা? বললি এক জন্মে কি হয় মহারাজ? এ ভুলভাল করবেই, আর তোমার যোগ্যতা নেই তো ওদের ভুলভাল করছে, ঠেকাও ভুলভাল করছে। তুমি কেন তাহলে খুলেছো কেন? এটা কিছু বিশৃঙ্খলতা সৃষ্টি করার জন্য খুলেছো তুমি? লুটপাট করার জন্য নাকি? কী জন্য খুলেছো? মঠে থাকবে আদর্শ, সমস্ত লোক এই যে অবাক হয়ে যাবে, সত্যিই তো তাই। এই জন্য বলছেন এখানে, সেখানে গুরুদেব বললেন, আত্মা বই প্রাণীনাম পৃষ্ঠহস্তম তম অনাদৃতমৎপর, আহা আহা, তোমরা নিজের আত্মাটাকে উপেক্ষা করে আমার জন্য তোমরা সেবা করেছে, আহাহা, আমি ভুলতে পারবো না। গুরুদেব এরকমভাবে আশীর্বাদ করছেন, পৈতে নিয়ে আশীর্বাদ করছেন, আমি তোমাদের আশীর্বাদ করলাম, যত বেদ বেদান্ত যা আমার কাছে অধ্যয়ন করলে, শ্রদ্ধায় অধ্যায় নির্যা করলে, সব সমস্ত সময় তোমার তোমাদের হৃদয়তে থাকবে, কোনোদিন মুছে যাবে না। গুরু প্রীত প্রজচ্ছতি বৈকুণ্ঠ যোগী দুর্লভম, যদি গুরুদেব সন্তুষ্ট হন বৈকুণ্ঠে যাওয়া আছে, এরকম নেচে নেচে বৈকুণ্ঠে চলে যাবে, তাথেই তাথেই। যার উপর গুরুদেব সন্তুষ্ট, ভাগবতের কথা, গুরু প্রীত প্রজচ্ছতি বৈকুণ্ঠ যোগী দুর্লভম, যোগীদেরও সুদুর্লভ বৈকুণ্ঠ, সেটা তোমাকে সদ্গুরুকে যদি ভালোবেসে থাকো, আর সদ্গুরু তোমাকে অনায়াসে, কোনো কথা নাকি এটা বৈকুণ্ঠে যাবে? এ সামান্য কথা হয়ে গেল। বৈকুণ্ঠ যোগী দুর্লভম, যোগীদের জ্ঞানীদের সব বৈকুণ্ঠ যেতে পারে না, সেটা অত্যন্ত অনায়াসে হয়ে যায়। গুরুর অনুগ্রহেণৈব পুমান পূর্ণ প্রশান্তে, গুরুর অনুগ্রহেণৈব পুমান পূর্ণ প্রশান্তে, যে কথাটা আবার রিপিট করছেন, একমাত্র গুরু সন্তুষ্ট হলেই, গুরুর অনুগ্রহেণৈব, গুরু অনুগ্রহেণ এব মানে নিশ্চয়াত্মিকা, নিশ্চয় জেনে রেখো, একমাত্র গুরুর অনুগ্রহেণৈব পুমান দেহদারী জীব পূর্ণ প্রশান্ত হয়ে, পূর্ণ শান্তি লাভ করে, অর্থাৎ ভগবত ধামের সন্ধান পায়, সেখানে চলে যায়। এইভাবে কৃষ্ণ আর সুদামার সব আলোচনা হলো, অনেক কথা আমার বলতে ইচ্ছা, খালি এই সুদামা বিপ্র নিয়ে 7-10 দিন আলোচনা হবে, তবে সব বোঝা যাবে। আনন্দ এই সব রসকে পান করে, সব বিষ পান করছে, সব বিষ। এখানে বলছেন বন্ধুর থেকে ওই নিয়ে চাল মুখে নিলেন, তারপরেতে সখাকে এত ভালো ভালো খেতে দিয়েছেন, সখা মনে মনে ভাবছে আমি জীবনে এরকম ভালো মন্দ খাই নাই। কৃষ্ণ নিজে বসে থাকে খাওয়াচ্ছেন, রুক্মিণী ব্যজন করছেন, রুক্মিণী মহালক্ষ্মী, মহালক্ষ্মী কী করছেন? এরকম পাখা নিয়ে সীতামা বিপ্রকে এরম এরম গিয়ে হাওয়া দিচ্ছেন, মহালক্ষ্মী হাওয়া দিচ্ছেন, কাকে? সীতামা বিপ্রকে। আর চিন্তা করছেন যারা আছেন, যারা সেখানে অন্য অন্য রমণীরা আছেন, তারা বলছেন এই যে দরিদ্র ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ যে এখন এসছে, ইনি কী এমন করেছেন যাতে এরকম ভগবান তাকে এত আদর করছেন, ভালোবাসছেন, কী এমন করেছেন? আহা, সবাই অবাক হয়ে, দ্বারিকাবাসীরা বলছে কি এরকম ভালোবাসা তো আমরা দেখিনি, কি এমন করেছেন যে এত তাকে প্রাণ খুলে ভগবান এরম ভালোবাসছেন? হ্যাঁ, কি ব্যাপার? কিম মানেন কৃতম পুণ্যম অবধূতেন ভিক্ষণা শ্রিয়াহীনেন লোকে অস্মিন গর্হিতেন অধমেন চ, কিম আনেন কৃতম পুণ্যম, এই অবধূত যে এরকম ছেঁড়া কাপড় চোপড় পরে দ্বারিকার একেবারে ভগবানের রাজসিংহাসনে উঠে পড়ল, সে কি করেছিল রে বাবা যে ভগবানের সিংহাসনে বসে পড়েছে? কিম আনেন কৃতম পুণ্যম অবধূতেন ভিক্ষুণা, এ তো ভিক্ষু, কিছুই নেই, এটা কাপড় ভালো নেই। হ্যাঁ, শ্রিয়াহীনেন, এ তো কোনো শ্রী নেই, হাড়গুলো বেরিয়ে গেছে, লোকে অস্মিন গর্হিতেন অধমেন চ, জগতের লোক কি আর তাকে সম্মান দেবে, চিনতে পারবে? কেউ চিনতে পারবে না। গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে কজন লোক চিনেছিল? গঙ্গার তীরে যে পড়েছিলেন পরমহংস শ্রেষ্ঠ, যার চরণের ধুলি গৌরাঙ্গ মহাপ্রভু নিতে চান, গৌরাঙ্গ মহাপ্রভু যে যে বৈষ্ণবের চরণের ধুলি মাথায় নিতে চান, গৌরাঙ্গ মহাপ্রভু, সেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজ সেই গঙ্গার তীরেতে বসেছিলেন। সেখানে রাজা মনীন্দ্রচন্দ্র এসে বললেন, আপনাকে দয়া করে রাজা মনীন্দ্রচন্দ্র এসে, রাজা মনীন্দ্রচন্দ্র এসে গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে, গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে রাজা মনীন্দ্রচন্দ্র এসে প্রার্থনা করছেন, একটু আমার একটু রাজপ্রাসাদে যদি একটু যান একটু ভালো হয়, খুব কৃপা করে একটু চলুন, আমি যত্ন করে নিয়ে যাব। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলছেন, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলছেন, আমি একজন নিষ্কিঞ্চন একজন কাঙাল, আপনার রাজপ্রাসাদে গেলে, আপনার রাজপ্রাসাদে ভালো ভালো সব জিনিস দেখে আমার লোভ হয়ে যাবে, তখন আপনার সঙ্গে আমার মামলা জুড়ে যাবে, মামলা লেগে যাবে, এখন আমার কিছু নেই, বরঞ্চ আপনি যদি আমাকে ভালোবাসেন আপনি গঙ্গার তীরে চলে আসুন, আপনাকে ছবি বানিয়ে দিচ্ছি, ওখানে আপনিও ভজন করবেন আমিও করবেন, যদি সত্যি আমাকে ভালোবাসেন আপনার এই বাড়িতে আপনার রাজপ্রাসাদে গিয়ে আমি করব কি, ভালো মন্দ খেতে দেবেন আপনি, আমাকে যত্ন করে রাখবেন, আমার ভজন চুলোয় উঠে যাবে, চুলোয় ভজন চুলোয় উঠে যাবে, আমার আমার দরকার নেই, আপনি যদি আমার ভালোবাসেন আপনার কাছে আসুন, আপনাকে আমি করে দিচ্ছি সব ব্যবস্থা, আমি নিজে খরচা করে ভিক্ষা করে আপনাকে কুটিয়া বানিয়ে দেবো, আসুন করবেন ভজন, সেই বেলা নাই। হ্যাঁ, আর সাধুদেরকে খালি নিয়ে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে? বলছেন কি, বলছেন এখানে এইরকমভাবে তারা অবাক হয়ে বলছেন, আর তারপর সুদামা বিপ্রকে এত খেতে দিয়েছেন সুন্দর সুন্দর, সুদামা বিপ্র লজ্জাতে মাথায় বলে, আমি তো জীবনে এসে খাই না, খেলেও শরীর খারাপ হবে, একটু খুঁটে খুঁটে খাচ্ছেন, সকা একই খাচ্ছ, একটু ভালো করে খাও, যে দেখ বাবা, সকাকে বলছেন, বন্ধু আমি যদি তোমার এইসব খেতে থাকি তাহলে আমার ভজন হবে না, বুঝলে, ওই দেশি ঘিয়ের ভালো ভালো জিনিস, লাড্ডু পেঁড়া, তুমি চারিদিকে পুরি কচুরি সব দিয়েছো, হ্যাঁ একটু করে আমি সম্মান করছি প্রসাদের, কিন্তু আমি খেলে আর আমার ভজন হবে না, কৃষ্ণ মুচকি হাসছেন, একটু খাও সখা, তোমার জন্য হয়েছে এত, একটু একটু করে মুখে দিচ্ছেন, একটু একটু করে মুখে দিয়ে বললেন, আর বেশি খাওয়া যাবে না, খেলে অসুবিধা, খেলে নি না, লোভ তো নেই। এইবার তারপর সকালবেলা হলে বন্ধুকে আলিঙ্গন করে আদর করে তারপর তিনি রাস্তা দিয়ে আসছেন, আস্তে আস্তে এবার শ্বাস, আস্তে আস্তে এবার পুরো রাস্তায় তিনি চিন্তা করছেন, আহা আমাকে কৃষ্ণ কত ভালোবাসে, আর ভালোবাসে বলেই তো তাকে ভুলে যাওয়ার মতো যেসব বস্তুগুলো ধন দৌলত এগুলো আমাকে দিলেন না, ভালোই হলো, কেন আর যদি ধন দৌলত দিয়ে দেয় আমি তাকে ভুলে যাব, সেই জন্য ভালো। আর চোখে জল ফেলে বলছেন, কাহম দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ সিনিকেতনহা বম্ববন্ধুর তিস্মাহম বাহুব্যাম পরিরম্বিত, কাহম দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ সিনিকেতনহা বম্ববন্ধুর তিস্মাহম বাহুভ্যাম পরিলম্বিত। আহা, কোথায় আমি আগে দরিদ্র ভিক্ষুক, আর কোথায় শিষ্যনিকেতন, লক্ষ্মীর স্বামী, লক্ষ্মীপতি। সে আমাকে দুই বাহুতে আলিঙ্গন করে কত আদর করলেন, কত সে আহা ব্রহ্মবন্ধু, এই ব্রাহ্মণের বান্ধব অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের সেই বন্ধু, সে কৃষ্ণ, তার পক্ষে সবই সম্ভব। ব্রহ্মবন্ধু রীতিস্মাহাম, তার এরকমই রীতি, তার ভক্তের যদি কিছু না থাকে তখন সেই চৈতন্য চৈতন্যতে বলা রয়েছে, গৌরাঙ্গের ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রসন্ন হন গৌর ভগবান। আহা, আমার ভক্তের একটা কাপড়ও নেই ভালো, আমার ভক্তের খাওয়ারও কোনো ভালো ব্যবস্থা নেই, যাই হো যাই হো, একেই তো বলে বৈরাগ্য। ভগবান গৌর মুচকি মুচকি হাসেন, সনাতনের কি বৈরাগ্য, সনাতন, সনাতনের খাওয়াতে রুচি নেই, নতুন কাপড় দিলে বলে না আমি নতুন কাপড় নেব না, পুরনো যদি দাও তো একটা নিতে পারি, কীরকম বৈরাগ্য। এইসব বৈরাগ্যকে বলা হয় বিদ্যা, অবিদ্যা নয়। যেসব বৈরাগ্যগুলো লোক দেখানো কপট, সেগুলো বলে অবিদ্যা। তাই জন্য তো সার্বভৌম ভট্টাচার্য বলেছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, শিক্ষাতমেকম পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, কৃপাম বুধির অস্তমহম প্রপদে। সেই চৈতন্য চরণে আশ্রয় নিয়ে আমি, যা চরণ আশ্রয় নেওয়া মাত্রই বৈরাগ্য এমনি উদিত হবে। গৌরহরির থেকে বেশি বৈরাগ্য কার আছে, যিনি ভূমিতে শয়ন করেন, ভিক্ষা নিয়ে খান, কোনোদিন কোনো কাউর দিকে কোনো চাওয়া ধাই কিছু নেই। গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে আর বেশি বৈরাগ্য কে দেখাতে পারবে জগতে, আছে কেউ পারবে না। ওই জন্য সরবিদা যত ঐশ্বর্য, সরবিদা বৈভব যা আছে ভগবানের, সব কৃষ্ণেতেই সম্ভব। কালকে আমি আলোচনা, ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব যশস শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব ভগ ইতি গণাহা। যদি বৈরাগ্যের, যদি বৈরাগ্যের দৃষ্টিকোণ থেকে তুমি জাজমেন্ট দাও, যদি বৈরাগ্যের দৃষ্টিকোণ থেকে তুমি বিচার করতে বসো, তাহলে কৃষ্ণ, কৃষ্ণের ওপরে কেউ নেই, কৃষ্ণ চৈতন্যের ওপরে কেউ নেই, আছে। যদি বৈরাগ্যের দৃষ্টিকোণ থেকে কেউ বিচার করতে বসে, তাহলে কৃষ্ণ চৈতন্যের মতো বৈরাগ্য কাউন নেই, কৃষ্ণের মতো বৈরাগ্য কাউন নেই। সবাই অবাক হয়ে গেল, কৃষ্ণের মতো বৈরাগ্য নেই, কৃষ্ণ রাসলীলা করলেন, এইসব দেখলাম, তুই আবার কী বৈরাগ্য রে বাবা, এইগুলোই তো এতদিন এত বাক্য ব্যয় করলাম কী জন্য। আর একটা ঘটনা বললে মাতার মধ্যে সব ঢুকে যাবে, কি বলে, দুর্বাসা মুনি যমুনার ওই পারেতে এসছেন, দুর্বাসা মুনিকে কৃষ্ণ বলেন গুরুদেব, কৃষ্ণের আবার কে গুরুদেব, কৃষ্ণম বন্দে জগৎগুরু। তিনি বলছেন, গোপিকাগণ, গোপিকাগণ জিজ্ঞাসা করছেন, বলছেন আমার গুরুদেব এসছে ওপারে দুর্বাসা, তাকে সব পূজা করা উচিত সবাই মিলে, তাই নাকি, আর সব চললো, যত খাওয়া দাওয়া আছে প্রচুর, পিঠে পানা পুরি কচুরি, মানে সে হাজার হাজার লক্ষ লক্ষ গোপিকা যাচ্ছে, কোথায়, যমুনা পার হয়ে। যখনই কৃষ্ণ বললেন, দেখো আমার মতো বৈরাগী আমি ব্রহ্মচারী জানো চিরকাল, ওরা হো হো করে এসে বললেন, তুমি ব্রহ্মচারী, হ্যাঁ তুমিই তো ব্রহ্মচারী, তা নাহলে কি আর কে ব্রহ্মচারী হবে, বলে তোমাদের বিশ্বাস হচ্ছে না, তোমরা আমাকে কেন সন্দেহ করছো, ঠিক আছে এক কাজ করো, আমার গুরুদেব এসছে ওই পারে, গুরুদেবের কাছে যাও, আর যাওয়ার সময় যমুনা তোমাদেরকে যেতে দেবে না, এত গোপী কত নৌকা পাবে, তো যমুনার কাছে গিয়ে বলবে, কৃষ্ণ যদি বাস্তবিক ব্রহ্মচর্য পালন করে থাকে, তার যমুনা রাস্তা আমাদের জল সরে যাক, আমরা যাব। ওরা সমস্ত সমস্ত পিঠে পানা নিয়ে হাজার হাজার গোপী সব গেলেন যমুনার তীরে গিয়ে, যমুনাকে, হে যমুনে, কৃষ্ণ যদি বাস্তবিক ব্রহ্মচারী হয় তো আমাদের রাস্তা দাও, আমরা গুরুদেবের কাছে যাব। ওখানে যমুনা হর হরকে রাস্তা দিয়ে দিল, ওখানে গিয়ে, ওখানে গিয়ে সমস্ত কিছু সেই দুর্বাসা মুনিকে দণ্ডবত করলেন, সন্তুষ্ট করলেন। দুর্বাসা মুনি যত হাজার হাজার খাওয়া এনেছেন, এত সমস্ত পাহাড় পরিমাণ, দুর্বাসা মুনি, কে কী এনেছো দাও আমাদেরকে খাই, যে জানে যে সব দুর্বাসা খেয়ে নিলেন, সমস্ত খেয়ে এবার বলছেন যে, দুর্বাসা মুনি জানে এদের মনে সন্দেহ হয়েছে আমি অনেক খাই, আসলে আমি কিছু খাই না। তো বলছে আসবার সময় তো কৃষ্ণ বলেছিল এরকম, আর যাওয়ার সময় কী করে পার হব। বলে দুর্বাসা যদি দুর্বাভোজী হয় তাহলে গিয়ে বলো যমুনাকে যমুনার রাস্তা দেবে। ওরা হো করে হেসে বলে এত খাওয়া খেলো, বলে দুর্বা খায়, ই আবার কী কথা রে বাবা, এত বড় মিথ্যে কথা? মিথ্যে কথা নয়, সত্যি কথা। দুর্বাসার কথাতে তারা যমুনায় কিছু করে, হে যমুনে দুর্বাসা কি দুর্বভোজী? হ্যাঁ, যদি দুর্বভোজী হয় তাহলে আমাদের রাস্তা দাও। যমুনা রাস্তা দিয়ে দিল, উর্বুলেরই এত খাওয়া খেয়ে নিল, দুর্বাভোজী কী করে হলো? দুর্বা খায়, দুর্বাসা গেলে দুর্বার রস খায়, ওই জন্য তার নাম দুর্বাসা হয়ে গেছে। কাজে লোকের যে জাজমেন্ট বিচার, লোকে কোটি জন্ম এসব বুঝতে পারবে না। কৃষ্ণ যে ব্রহ্মচারী, তোমাদের চোখে এইসব তিনি লীলা করছেন, নির্লিপ্ত অনন্ত ব্রহ্মাণ্ড যদি এক্ষুনি ধ্বংস হয়ে যায় কৃষ্ণ নির্লিপ্ত হয়ে থাকবেন। সেই জন্য যে শ্লোকের ব্যাখ্যা করলাম, যে শ্লোকের এক্ষুনি বলল, জ্ঞান বৈরাগ্য থেকে আরম্ভ করে যা কিছু আছে, যশ শ্রী যত ভগ আছে, সব টপমোস্ট একমাত্র কৃষ্ণতেই আছে, কাউতে নেই। যদি বৈরাগ্য থেকে দেয় কৃষ্ণের মধ্যে সর্বাঙ্গীনভাবে, এটা তোমাদের মাথায় ঢুকবে না। আর এই সামান্য মাথায় ঢোকারও কথা নেই। যেদিন কৃষ্ণকে প্রাপ্তি হবে তখন জানতে পারে, হ্যাঁ ঠিক, কৃষ্ণ এত বড় বৈরাগ্য কৃষ্ণের। কৃষ্ণের কৃষ্ণ নিজে রুক্মিণীর সঙ্গে আমি তো আলোচনা করতে পারলাম না, আমি তো আলোচনা করতে পারলাম না, মাঝে মাঝে মনে পড়ে যে আমি খোঁচা মারি, কী করব। যখন রুক্মিণীর সঙ্গে হাস্য পরিহাস হচ্ছে, রুক্মিণী যখন বলছেন, রুক্মিণীকে কৃষ্ণ বলছেন, তুমি এত বড় রাজকন্যা, তুমি আমার মতো একটা সামান্য নিষ্কিঞ্চন ব্যক্তিকে বিবাহ করলে কেন, কি আছে আমার? রুক্মিণী আবার সেসবের ব্যাখ্যা দিচ্ছেন পরে, বলে আমার কিছু নেই। কৃষ্ণ বলছেন, অহম নিষ্কিঞ্চন, নিষ্কিঞ্চন জনপ্রিয়, দেখো আমাকে যারা ভজন করে সত্যি সত্যি, তারা দেবে একটা দুটো কাপড় আছে না আছে ঠিক নেই, ওই ভজন করছে আর কিছু অর্থ করির কোনো চিন্তাই করে না। কীরকম রে বাবা, কী চিন্তাই করে না, তাদের খাওয়া দাওয়া সব ভগবানই করায়, কিন্তু ওরা চিন্তা করে না, কীরকম বাবার বুঝলাম না। রুক্মিণীকে হেসে হেসে বলছেন, আমি একটা কাপুরুষ, দেখো না এই সমুদ্রের মাঝখানে, আমি সমুদ্রের মাঝখানে কেউ বাড়ি বানায়, আমি বাড়ি বানিয়েছি, কেন আমার ভয় আছে, আমার সব আক্রমণ করবে, আমি কাপুরুষ, তুমি আমাকে কেন বিয়ে করলে? রুক্মিণীকে এরম বলার সঙ্গে সঙ্গে দু চারটে কথা যেই বলেছেন, রুক্মিণী কলা গাছের মতো হাত থেকে পাকা পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সে মনে মনে ভাবছেন, ভাই কৃষ্ণ বোধ হয় সত্যি সত্যি আমাকে ছেড়ে দেবে। কৃষ্ণ তাড়াতাড়ি তাকে কোলে তুলে নিয়ে জল ছিটে দিয়ে বলে, বৈধর্বী, তোমার সঙ্গে আমি ভাষ্য পরিহাস করলাম, মজা করলাম, তুমিও সত্যি ভাবলে, অজ্ঞান হয়ে পড়ে গেলে মাটিতে? তখন রুক্মিণী এবার উত্তর দিচ্ছে, হ্যাঁ তুমি তো ভীতু, তুমি এই বিষয়ে লোকের সঙ্গে, বিষয়ের বিষয়ের যে সাগর, এই বিষয় সাগরে তুমি থাকো না, ওই জন্য বিষয় সাগর পেরিয়ে একটা এমন জায়গায় তুমি দ্বীপে থাকো যে জায়গায় বিষয় লোক তোমাকে বিরক্ত করে, ওই জন্যই তুমি দ্বারিকাতে মূর্তি গেনে করেছো। কী সুন্দর ব্যাখ্যা করে দিল, কে কে ব্যাখ্যা করলেন? রুক্মিণী। হ্যাঁ তুমিই তো নিষ্কিঞ্চন, কেন তোমার তো অন্য কোনো ধন নাই, ভক্ত ছাড়া অন্য কোনো, কৃষ্ণ সত্যি নিষ্কিঞ্চন। কেউ যদি বলে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক হয়ে নিজেকে নিষ্কিঞ্চন বলছেন, কৃষ্ণ বলছে আমি প্রমাণ করে দেবো তোমাদের কাছে, আমি গীতা ভাগবত যা বলবে কিসে বলবো বলো, আমি হচ্ছি নিষ্কিঞ্চন, আমার কিছু নেই। কিছু নেই, এত বড় মিথ্যে কথা, অনন্ত ব্রহ্মাণ্ডটা তোমার? কৃষ্ণ বলছে বিশ্বাস করো, আমার কিচ্ছু নেই, আমার একটাই আছে, সেটা হচ্ছে রাধারানীর চরণ, আর কিছু নেই, ওই জন্য আমি নিষ্কিঞ্চন, ওইটি আমার সম্পত্তি। যদি কেউ রাধাষ্টমীর প্রবচনগুলো শোনে, সব তোলা আছে বিভিন্ন বছরে, তারা এইসব শুনবে আর অবাক হয়ে যাবে, এইসব তত্ত্ব ব্যাখ্যা করা আছে বিভিন্ন সময়, কখন কোথায় আছে এসব, কখনো বৃন্দাবনে, কখনো কোথায় কোথায় ব্যাখ্যা হয়েছে, এগুলো শুনলে পরে বোঝা যাবে রাধাষ্টমী কী বস্তু। চাকদায় জগন্নাথ মন্দিরে হয়েছিল, দু আড়াই ঘন্টা খালি রাধা রাধিন রাধারানীর ব্যাপারে, এগুলো সব শোনা দরকার। কোনোটাই আমি বলি নাই, আমার ভেতরে গুরুবর্গ বলিয়েছেন, আমার কোনো এর মধ্যে কোনো কোনো কৃতিত্ব নাই। এই বলছেন, এইভাবে কৃষ্ণ, এইভাবে সুদামা যখন পার হয়ে আসছেন, সমস্ত দ্বারিকা পার হয়ে আস্তে আস্তে আসছেন, তখন মনে মনে চিন্তা করছেন, আহা বন্ধু আমার বড় কৃপা করল, আর যদি ঐশ্বর্য আদি এসব জঞ্জাল নিয়ে আসতাম তাহলে তো কৃষ্ণকে মনে থাকতাম। নিজের গ্রামেতে এসছেন, গ্রামে এসে বলেন আমার বাড়িটা কোথায় গেল রে বাবা, এখানে আমার বাড়িটা ছিল তো, খোঁজাখুঁজি করছে। দরিদ্র ব্রাহ্মণ ওখান থেকে বাড়ির ভেতর রাজপ্রাসাদ থেকে সেখানে তার পত্নী সেই ব্রাহ্মণী যে ছেঁড়া কাপড় পরে থাকতো গরিব একদম, ছুটতে ছুটতে এসে ওগো চলো চলো বাড়িতে চলো, কী ডাকছি রে বাবা, একবার লক্ষ্মীর মতো দেখতে এরম তো ছিল না, ও চিনতে পারছো না আমি তোমার স্ত্রী, তুমি আমার স্ত্রী, হ্যাঁ চলো ঘরে চলো, কোথায় ঘর রে। তখন শুধু আমার মাথা ঘুরে, এই কৃষ্ণ আমাকে না বলে চালাকি করেছে, আমাকে এইসব ঐশ্বর্য সব দিয়ে দিয়েছে, হায় হায় এখন আমি কী করি। বাধ্য হয়ে সুদামা বিপ্র সেই ঐশ্বর্যময় গৃহেতে প্রবেশ করলেন, কিন্তু সারা জীবন তাকে সেই ঐশ্বর্য স্পর্শ করতে পারেনি। সোনার পালঙ্ক হীরে মণি মাণিক্য ফিট খচিত সেই সব রাজ দরবার বানিয়ে দিয়েছেন সুদামা বিপ্রর জন্য। ওখান থেকে ভগবান অন্তর্যামী জানেন, তার স্ত্রী বলেছে আমরা ঐশ্বর্যে যা, আরে ঐশ্বর্য জঞ্জাল কী চাষ বল না, এক সাধু কোনোদিন ঐশ্বর্য চায় না ভগবানের থেকে, বাস্তব সাধু ভগবানের থেকে কোনোদিন ঐশ্বর্য চাইবে না, জানে এই চাইলেই এই মুশকিল, এ কী করবো আমি এগুলোর দিন, এগুলো আমার কী কাজ, ভগবান তো খেতে দিচ্ছে, কেউ দুধ দিয়ে যাচ্ছে, কেউ এ ফল দিয়ে যাচ্ছে, কেউ মায় তা আমার এখন আবার পয়সা জোগাড় করে কেনবার কী দরকার আছে, যা প্রণামি এলো সেগুলো ছাপাখানায় দিয়ে দাও, এ এখন বেরোবে আবার হাইলাইটস একটা, এখন গিয়েই ছাপা শুরু হয়ে গেছে। তো সাধুগুরু বৈষ্ণবের কোনো চিন্তা নাই, তারা নিশ্চিন্ত হয়ে থাকেন। এইভাবে সুদামা বিপ্রকে তিনি কৃপা করলেন, অনেক সব কথা। একদা সেই দ্বারিকায় থাকাকালীন অবস্থায় সেখানে প্রলয়কালে যেমন সূর্যের অভাব হয়, সেখানে সূর্যগ্রহণ হলো। সূর্যগ্রহণ উপলক্ষে কৃষ্ণ সবাইকে বললেন, চলো আমরা এই সূর্যগ্রহণ উপলক্ষে আমরা যাই, কোথায় সূর্যপরাগ উপলক্ষে কুরুক্ষেত্র যেটাকে বর্তমান বলা হয়, সামন্তক পঞ্চক, যেখানে পরশুরাম 21 বার ক্ষত্রিয় নিধন করে 2টো সরোবর বানিয়েছেন সেই পবিত্র জায়গায়, সেখানে সমস্ত ব্রজবাসীরা, সেখানে সমস্ত ব্রজবাসীরা নয় দ্বারকাবাসীরা, আমার ব্রজবাসী বেরিয়ে পড়ে মুখ দিয়ে, দ্বারকাবাসীরা সবাই ওখানে গেলেন, বিরাট হাতি ঘোড়া সব নিয়ে প্রচুর, সেখানে গিয়ে যাগযজ্ঞ হলো, বিশাল ব্রাহ্মণ বৈষ্ণব সবাইকে প্রচুর পরিমাণে দান দক্ষিণা দেওয়া, বিশাল উৎসব, সেখানে জগতের সবাই নিমন্ত্রিত হয়েছেন, খালি ব্রজবাসীরা নিমন্ত্রণ পাননি, নারদকে বলা হয়েছে সব জায়গায় নিমন্ত্রণ করতে, নারদ এবার ব্রজবাসীদেরকে নিমন্ত্রণ, কেন ব্রজবাসীরা তো কৃষ্ণের নিজজন, নিজের ঘরে আবার কী নিমন্ত্রণ করবে, খালি কথাটা ছড়িয়ে গেছে যে কৃষ্ণ এরকম ব্যাপার আসছে বল, তাই নাকি, তাহলে সবাই মিলে ব্রজবাসীরা কী করলেন, রাধারানী পর্যন্ত সমস্ত সখীগণ সখ যত সখা যত নন্দ যশোদা যত আছেন সব পাগলের মতো সব ছুটছেন, কোথায় চল চল চল, সেই সূর্যপরাগ কুরুক্ষেত্রে এসছে, ভালোই হলো সেখানে দর্শন হবে, কৃষ্ণকে কতদিন দেখিনি, কেমন আছে না আছে একটু দেখে আসি, সব এ ছুটলো সবাই গিয়ে সেখানে দেখছে বিরাট আয়োজন, ধনী লোকের ব্যাপার, ওখানে গরিব লোককে ঢুকতে দেন না, আমরা গোয়ালা মাথায় গামছা হাতে লাঠি, এ দেখে ও এ কোথায় যাবে, বল ভেতরে হক বাইরে যাও, ঢুকতে দিচ্ছে না কৃষ্ণের নিজ লোক। এবার কৃষ্ণ যখন সেখানে যজ্ঞ করতে বসেছে কৃষ্ণ বলরাম, সেখানে যশোদামা দূর থেকে কাঁদছে, কৃষ্ণ লালা বলে কাঁদছেন, কৃষ্ণ আর যজ্ঞতে বসতে পারছেন না, কেন যজ্ঞতে বসবে কী করে, টান টানছে তো, যশোদামা বাইরে অনেক দূরেতে নন্দবাবা সব কাঁদছে, তখন আর যজ্ঞ করতে এরকম কষ্ট। যাই হোক, কোনো মতে ব্রজবাসীগণের সঙ্গে কৃষ্ণের মিলন হয়েছিল, তারপর এই রাধারানী এবং গোপিকাগণের সঙ্গে তার সুন্দরভাবে মিলন হয়েছিল অন্য সময় কায়দা করে, সবার সামনে তো হয় না, সবাই বুঝবে না, সবাই মনে করবে মেয়ে ছেলের সঙ্গে দেখা করছে কৃষ্ণ, তা তো নয়। সব গোপিকাগণ সব হলো কৃষ্ণের স্বরূপ শক্তি, যত গোপিকাগণ আছে সব কৃষ্ণের স্বরূপ শক্তি, কেউ কেউ বাইরের মেয়ে ছেলে নয়, ভগবানের অন্তরঙ্গা শক্তি, বাইরে এরকম সেজে রয়েছে। অনেক সব আয়োজন হলো সেখানে, যজ্ঞ আদি হওয়ার পর অনেক ব্যবস্থা সেখান থেকে, তারপর যখন তারা ফেরত আসবেন তখন আর ফেরত আসতে পারছেন না। সেখানে সুখদেব গোস্বামী বলছেন গোপীগণের অবস্থাটা বর্ণনা করতে পারা যাবে না, তাদের যে অবস্থা উচাটন অবস্থা, পাগল যেন মনে হচ্ছে মরে যাবে। রাধানী প্রার্থনা করে বলছেন, কৃষ্ণ বলছেন আমি যাব, তুমি একটু সহ্য কর না, বলছেন যদি তুমি ব্রজেতে সত্যি সত্যি যাও তাহলে তোমার পূর্ণ কৃপা আমি মনে করি। আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি মানি, তাহা তোমার চরণোদ্দয় যদি করাও উদয়, তরে তবে তবে তোমার পূর্ণ কৃপা মানি। মনে মনে আমি এক করে, আমার মনে অন্য কিছু নেই, খালি বৃন্দাবন আর তুমি, আমার মনের মধ্যে অন্য কিছু আস কোনো সময় নেই, আমার সমগ্র মন এনটিআর আমার মন জুড়ে কেবল তুমি আর বৃন্দাবন। বলো সত্যি সত্যি যাবে কি না, যদি তুমি বৃন্দাবনে তোমার চরণোদ্দয় উদয় করাও তাহলে আজ আমি ভাববো সত্যি সত্যি তুমি আমাকে কৃপা করেছ। আনের হৃদয় মন আর মন মন মন মন বৃন্দাবন, মনে মনে এক করি মানি, তাহা তোমার চরণোদ্দয় যদি করাও উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। যাবে যাবে বৃন্দাবনে যাবে, চলো নিয়ে চলো আমাকে, বলছেন রাধারানী কাতর প্রার্থনা করছেন। সুখদেব গোস্বামী বলছেন এই ব্রজবাসী, এই ব্রজগোপীগণের কথা কোনো ভাষাতে বর্ণনা করা যাবে না। যার হৃদয় আছে যে ব্রজবাসীগণের বাস্তব কৃপা লাভ করেছে, সেই ছাড়া কেউ ব্রজবাসীদের এই ভাব ভক্তি ভালোবাসা কারোর ক্ষমতা নেই বুঝবে। সেই জন্য চৈতন্য চরিতামৃত তো বারবার বলছেন ব্রজবাসীর স্বাভাবিক প্রীতি কৃষ্ণ প্রতি, ব্রজবাসীর স্বাভাবিক প্রীতি কৃষ্ণ প্রতি, কৃষ্ণেরও স্বাভাবিক প্রীতি ব্রজবাসী প্রতি। এখানে কোনো আর্টিফিসিয়ালিটি নেই, এখানে কোনো আর্টিফিসিয়ালিটি নেই যে একটা বানিয়ে একটা ভালোবাসা দেখালাম, যেমন সংসারে স্বামী স্ত্রী তো হয়, ও গো হ্যাঁ গো দেখা গেল, তারপর লুকিয়ে কত কিছু করছে, সব ছেড়ে দাও অনেক দেখা আছে বলছে। তাই সেখানে আশ্চর্য কথা, এখানে কোনো বানানো কিছু নেই, বাস্তব কথা, ব্রজগোপিকাগণের কথা ব্রজবাসীগণের কথা বাইরের জগতের লোক কেউ জানতে পারে না। তারা কৃষ্ণকে ভগবান বলে মানে না, আমাদের নিজজন, কে ভগবান কে, আমাদের নিজজন। যখন কৃষ্ণের শরীর খারাপ হয় তখন তখন একে বলেছিল নারদজিকে, আমার আমার মাথায় যন্ত্রণা করছে একটু ওষুধ নিয়ে আসো, বলে কি ওষুধ আনবো তোমার আবার ওষুধ, বলে হ্যাঁ, বলে আমার পরম যে ভক্ত ভক্ত যে আছে তাদের সব চরণের ধুলো নিয়ে আসো। নারদজি ভাবলে সবচেয়ে বড় ভক্ত তো ব্রজেতেই আছে, ব্রজেতে ছাড়া তো কোথাও নেই, তো ব্রজেতে গেলেন গোপিকাগণকে বলছেন, ভগবানকে বলছেন অন্য জগতে আগে গেলেন, কোনো জায়গায় কেউ চরণের ধুলি দিতে চাইল না, সবাইকে বলছেন কৃষ্ণের মাথা যন্ত্রণা করছে সারছে না, ভক্তের পদধুলি আপনারা সব ধুলি দিন। ওরি রাম রাম রাম রাম বলে কি, আমাদের প্রায় ধুলে দেবো কৃষ্ণের মাথায়। আর ব্রজধামে যখন সারা জগৎ খুঁজে পেলেন না, ঔষধ পাওয়া গেল না, তখন ব্রজধামে গিয়ে বলছেন ব্রজগোপিকাগণকে কৃষ্ণের মাথায় যন্ত্রণা করছে শরীর খারাপ, আপনারা যদি আপনাদের চরণের ধুলি দেন। বলে কত লাগবে, কত কেজি লাগবে, নিয়ে যাও নিয়ে যাও, কৃষ্ণ যদি সুখী হয় কৃষ্ণ যদি সন্তুষ্ট থাকে আমরা যেখানে খুশি যা, আমাদের কিছু যা আসে না। ব্রজবাসীগণের ভাব কীরকম, তারা কৃষ্ণকে ভগবান বলে বিশ্বাস মানে, অন্য অন্য জগতে নারায়ণ দয়া করো কৃপা করো, আর ব্রজবাসীদের আরে আমার ছেলেটার শরীর খারাপ হয়ে গেছে রে, কে নজর দিয়েছে, হায় হায় হায় গিয়ে আবার সেই ঝাড়া ফোঁকা করছে, কি কৃষ্ণকে নজর দিয়েছে কেউ। ব্রজবাসীরা সুন্দর সুন্দর কীর্তন করে, ব্রজবাসীরা এরকম কীর্তন করে, সে শুনলে মানে পেট ফেটে যাবে হাসতে হাসতে, কে নজর দিয়ে দিল আমার এই ছেলেটাকে, হায় হায় হায় হায়, একটা কালো টিপ দিয়ে দিয়েছিলাম এখানে, ভুলে গেছিলাম আমি টিপ দিতে, আর নজর লেগে গেছে ছেলেটা কি করি। কালো টিপ একটা বাচ্চা দিয়ে দেওয়া হয়, ওটা নজর না লাগে। বলছে আমাদের ভুলে গেছিলাম, আর যাই ছেলেটার এখন কি করব। কোথায় জগতে শরীর খারাপ, জগতের সমস্যা হলে হে নারায়ণ আমাকে রক্ষা করো, আর এখানে বলছে নে ছেলেটা শরীর খারাপ হবে, ছেলেটা খারাপ শরীর খারাপ হবে, এখানে নিয়ে জলে ভেজাচ্ছে। কৃষ্ণ হচ্ছে আমাদের নিজজন। যখন গোবর্ধন ধরেছিল তখন গোপালকে বলছে, বেটা তুই কি একা ধরেছিলি গোবর্ধন? আমরা ধরিনি, আমরা লাঠি নিয়ে এরকম দিয়েছিলে না, তাই তুই একা ধরতে পারতিস? কৃষ্ণ বলছে ঠিকই তো, তাই তো, তুই ঠিকই বলেছিস, আমি কি একা ধরতে পারতাম? একেবারে একেবারে ভালোবাসা। এই তুই হেরে গেছিস, আমাকে কাঁধে নে শিগগিরি, তোর কথা ছিল এখান থেকে নিয়ে ওইখানে নিয়ে যাবি। হ্যাঁ তুই আয়, আমি তো হেরে গেছি। সীতা মেন পরাজিত, সীতা হারিয়ে দিল কৃষ্ণকে। কৃষ্ণ বলছে আমার কাঁধে নে, আর চল কাঁধে নে। কাঁধে নিয়ে পাটাকে এরম বুকে বাজাচ্ছে, ডুম ডুম ডুম কৃষ্ণের বুকে পা দিয়ে, তাতেই চল, এত দেরি করলে হবে না, সবই সম্ভব। যেখানে কৃষ্ণকে ভালোবাসে, যেখানে কৃষ্ণের প্রতি ভালোবাসা আছে, অন্য কোনো কাউর সঙ্গে এরম হবে না। কৃষ্ণকে যদি কেউ ভালোবাসতে পারে এরকমভাবে, কৃষ্ণর সঙ্গে সব হবে। কত জায়গায় এরকম কৃষ্ণ প্রকট হয়ে এসব সেবা নিয়েছে, ভালোবাসাতে প্রকট হয়ে গেছে কৃষ্ণ। আমাদের এই যেটাকে গৌরমণ্ডল বলা হয় কাটোয়া, কাটোয়া সেখানে প্রকট হয়ে গেছেন। সেখানে বাচ্চা ছেলে রঘুনন্দন, হ্যাঁ, তার তাকে বাবা বলে গেছে এই ভোগ লাগাবি, সেখানে ভোগ লাগিয়ে এবার কৃষ্ণকে বলছে খাও শিগগিরি। কিছুক্ষণ বাইরে গেছে, ও দেখে যে বাবা বাইরে যায়, কিছুক্ষণ খাওয়া দিয়ে বাইরে যায়, ও বাইরে ভেতর ঢুকেছে, ও মা এখনও খাওনি, এসব পড়ে রয়েছে দেখি, খাও শিগগিরি। দেখে খায় না, তখন লাঠি বার করেছে, তুমি বাবার কাছে খেলে, আর বাবা এসে জিজ্ঞাসা করলো আমি কি বলবো বাবা, খাওয়াতে বলেছি, খাচ্ছ না, খাও শিগগিরি। গোপাল প্রকটে খেতে আরম্ভ করলো। সন্ধে বাবা যখন বিকেলে ফিরেছে, কিরে ভোগ লাগিয়েছিলি? ভোগ লাগিয়েছি, গোপাল খুব খেয়েছে। গোপাল খেয়েছে মানে প্রসাদ কই? বল গোপাল খেয়েছে, গোপাল খেয়েছে সে কিরে, রোজই তো ভোগ লাগাই হয় বাইরে আমরা খাই, কি বলিস কি? বলে হ্যাঁ গোপাল খেয়েছে, তোমার বিশ্বাস হচ্ছে না, গোপাল খেয়েছে, যা এই লাড্ডুটা আছে এটা খাওয়া দেখি কিরম খায়। বলছে বাবা বলছে, ওকে লাড্ডু নিয়ে গেছে, লাড্ডু নিয়ে গিয়ে হাতে দিয়ে বলছে গোপাল খাও, খেতে বলেছে বাবা, খাচ্ছে না। যে সকাল দুপুরবেলা খেলে এখন খাচ্ছ না বাবা, তাহলে আমাকে মিথ্যাবাদী বলবে, তোমারই একদিন কি হবে, লাঠি নিয়ে এসে ওর খাও শিগগিরি, না খেলে বাবা আমাকে মিথ্যাবাদী বলবে না, সকালে তো খুব খেলে চোঁচো করে পরমান্ন আদি সব খেয়ে নিলে, এখন খাচ্ছ না। তখন খেতে আরম্ভ করেছে গোপাল, যেই খেতে আরম্ভ করেছে অমনিও বাবা উকি মারতে গেছে, ওই অর্ধেক লাড্ডু রয়ে গেছে আর খাইনি। যদি কেউ সত্যি ভালোবাসে ভগবানকে, ভগবান ওখানে প্রকট হয়ে সব করতে পারে। ভক্তের জন্য ভগবান কী না করতে পারে, সব করতে পারে। এইভাবে দেখে গেল এই গোপিকাগণের কথা বলতে গিয়ে শ্রী সুখদেব গোস্বামী বলছেন, গোপ্যশ্চ কৃষ্ণম উপলভ্য চিরাদ অভীষ্টম যত প্রেক্ষণে দিশিশু পক্ষকৃতম সপন্তি দৃগ্ভীর বজেন দৃগ্ভীর হৃদিকৃতমলম পরিরভ্য সর্বাহাস তদ্ভাবমাপুরপি নিত্য যুজম দুরাপম। আমি অল্পের ওপর ব্যাখ্যা করে যাচ্ছি। গোপিকাগণ এত এত দিন পরে কৃষ্ণকে দেখে মনে হচ্ছে কৃষ্ণকে চোখের দ্বারা, চোখের রন্ধ্রের দ্বারা দর্শন করে তাকে তুলে নিয়ে এসে হৃদয়কে ভেদ করে ভেতরে বসিয়েছে। গোপিকাগণ কি করেছেন, মানে কৃষ্ণকে এতদিন পরে দেখেছেন, মনে হচ্ছে কৃষ্ণকে সম্পূর্ণ চোখের দ্বারা দর্শন করে তুলে নিয়ে এসে হৃদয়ের অন্তঃকরণে বসিয়ে নিয়েছেন। যে গোপিকাগণ এক পলভর কৃষ্ণকে না দেখলে পাগল হয়ে যান, আজকে এত দিন পর কৃষ্ণকে দেখেছেন, চোখের পলক ফেলতে পারছেন না, ব্রহ্মাকে গালাগাল দিচ্ছেন, এ বেটা ব্রহ্মা বেটা সৃষ্টি জানে না, ব্রহ্মা সৃষ্টি জানে না, ব্রহ্মা যদি সৃষ্টি জানতো তাহলে এরকমভাবে আমাদের চোখটাকে সৃষ্টি করতো না, দুটো মাত্র চোখ দিল, তাতে আবার পলক, এরম এরম করে চোখ পলক পড়ে, কৃষ্ণকে কি দেখবো আমরা? কৃষ্ণকে দেখতে গেলে কোটি কোটি চোখ চাই, কোটি কোটি চোখ। পিথু মহারাজ প্রার্থনা করেছেন। পিথু মহারাজ ভগবানের কাছে বলেছেন, ভগবান যদি আমাকে আপনি বর নিন, বর না বর না বলছ, বিধৎস কর্ণায়ুত এ সময় বরাহা, আমাকে কোটি কোটি কান দান করো, যে কানের দ্বারা ভগবানের ওই অমৃতময় অনর্গল কথা মন্দাকিনী ধারা সাধুগুণ বৈষ্ণবের শ্রী মুখার মন্দির থেকে উদ্গীর্ণ হয়েছে সেই আমি পান করব। যদি তোমার দান দেওয়ার এতই ইচ্ছে থাকে, বর দেওয়ার, এরকম বর দাও, কোটি কোটি কান হোক আমার। আর রাধারানীর কথা সেটা রূপ গোস্বামী পাদ লিখেছেন, অপূর্ব কথা, অপূর্ব কথা সেসব লিখেছেন, রাধারানীর মনের কথাটা লিখেছেন রূপ গোস্বামী পাদ। বলছে আমাদের কোটি কোটি চোখ দাও, কোটি কোটি কান দাও, এরকম রাধারানীও বলছেন। আমি সব শ্লোক ব্যাখ্যা করেছি কিছু কিছু এখানে। তুণ্ডে তাণ্ডবে নিরতি, তুণ্ডে তাণ্ডবে তুণ্ডে তাণ্ডবে নিরতি, তুণ্ডাবলী লব্ধে কর্ণ ক্রোড় করম্মিণী কর্ণ অর্বুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃতিম নো জানে জানে তা কী অদ্ভুত অমৃত কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ এই দুটো শব্দের মধ্যে কী অমৃত আছে, কোটি কোটি কান চায় শুনবার জন্য, এরকম রাধারানীর কথা রূপ গোস্বামী পাদের কলম দিয়ে বেরিয়েছিল। এখানে এরকম বলছেন, গোপ্যশ্চ কৃষ্ণম উপলভ্য চিরাদ অভীষ্টম যত প্রেক্ষণে দিশিশু পক্ষকৃতম সপন্তি দৃগ্ভীর হৃদিকৃতমলম পরিরভ্য সর্বাস্তদ ভাবম আপু রপি নিত্য যুজাম দুরাপম। দুর্লভ কৃষ্ণকে হৃদয়ের মধ্যে রেখে চক্ষুর দ্বারা নিয়ে গিয়ে হৃদয় বসিয়ে দিয়েছে, ব্যাস এবার গেট বন্ধ, বেরোতে পারবে না, কোথায় যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এখানে, উদ্ধবজি এই সুখদেব গোস্বামী বলছেন কৃষ্ণের কথা, মই ভক্তির হি ভূতানম অমৃতত্বায় কল্পতে, আমার প্রতি যে ভক্তি জীবগণের, মই ভক্তির হি ভূতানম অমৃত, অমৃত কাকে বলে, কাকে বলে অমৃত, মই ভক্তির হি ভূতানম অমৃতত্বায় কল্পতে দৃষ্টা যদ আসিত মৎস্নেহ ভবতী নাম মদাপহা। এখন সুখদেব গোস্বামী বলছেন গোপিকাগণের এমন করুণ অবস্থা, তারা চলে যেতে হবে, কৃষ্ণের কাছে থাকতে পারবে না, যোগ্য হয়ে গেল, ওরা চলে যাবে দ্বারিকা, এরা চলে এরা যেতে পারছে না, তখন কান্না করছেন, আহুশ্চথে নলিন নাভ পদারবিন্দম যোগেশ্বরের হৃদি বিচিন্ত মগাধ বোধই সংসার কূপ পতিতোত্তর নাবলম্বম গেহম জুসামপি মনসি উদিয়াত সদান আহুশ্চতে নলিন নাভ পদারবিন্দম যোগেশ্বরৈ হৃদি বিচিন্তমগাধ বোধৈ সংসার কূপ পতিতোত্তর নাবলম্বম গেহম জুসামপি মনসি উদিয়াত সদান। তারা বলতেন হে পদ্মনাভ পদ্মপলাশ লোচন অগাধ বুদ্ধি যোগেশ্বর, হৃদয়তে বিচিন্তনীয় এই সংসার কূপে পতিত ব্যক্তিগণের একমাত্র অবলম্বন তোমার এই চরণোদ্বয়, আমরা পড়ে রয়েছি, আমাদেরকে সেই চরণের অবলম্বন দাও, উত্তর অবলম্বন স্বরূপ তোমার পদ, গৃহস্থ হলেও আমাদের মনে সর্বদা উদিত হোক, যেন এমন করো তোমার এই চরণোদ্বয় যেটা ভব সংসার পার হওয়ার জন্য একমাত্র মহৌষধ, সেই চরণোদ্বয় যেন আমাদের সবসময় হৃদয়তে বিরাজমান থাকে। আহুশ্চতে নলিন নাভ পদারবিন্দম যোগেশ্বরৈ হৃদি বিচিন্ত মগাধ বোধৈ সংসার কূপ পতিতোত্তারণাবলম্বন গেহম জুসামপি মনুষ্য উদিয়াত সদান। যদিও আমরা গৃহস্থ সংসারে রয়েছি, এ তুমি কৃপা করো যাতে তোমার চরণোদ্বয় সবসময় যেন স্মৃতিপথে থাকে। এইভাবে প্রচুরভাবে গোপিকাগণকে কিয়া করলেন, কৃপা করলেন, করে অনেক কথা সেসব তারা কোনো মতে ফেরত গেল। এখন এখানে এক আশ্চর্য বিষয় আসছে, সেখানে অনেক কথা বলবার আমার সময় নেই বলে সংক্ষেপে আমি বলছি। বলছেন শ্রুতিগণ স্মৃতিগণ সমস্ত শরীর ধারণ করে সম্মুখে এসছেন, এসে ভগবান যখন চতুর্মাস্যকালে শয়ন করেন, স্বয়ন একাদশী এবং উত্থান একাদশী এর মাঝখানে আমাদের সব হয়, তখন সেখানে এই স্তুতিগণ ভগবানের স্তব করছেন, স্তব করছেন ভগবানের, আর স্তব করছেন সেই বর্ণনা করেছেন। স্তব করতে করতে স্তুতিগণ কি কি বলেছেন তার দুই একটা আমি সময় সময় উল্লেখ করেছি আপনাদের সামনে, সব আপনারা শোনেন নাই। স্তুতিগণ এবার আমি খালি পাঠ করে যাব, বেশি ব্যাখ্যা করতে পারবো না, প্রথম শ্লোকের ব্যাখ্যা একটু করব আর মধ্যখানে কয়েকটা, কারণ সময় পারমিট করবে না। সে সত শ্রুতিগণ এবার ভগবানকে স্তব করছে কাতর হয়ে, শ্রুতি বেদ সকল স্বরূপ ধারণ করে এসে শ্রুতিগণ জয় জয় যা জয় যা মদি জিত দোষ গীবিত গুণাম তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ অগজগদোকসামখিল শক্ত বোধকতে কচিদ জয়াত্মনা চচরত ন চোরয়েত নিগম বৃহদুপলব্ধমে তদবয়ন্তবশিষতায়া যত উদ যত উদয়াস্তময় বৃকিতে মৃদি ব্যবিক ব্যবিকা অত ঋষয় দধুস্তই মনোবচনা চরিতম কথম যথা ভবন্তি ভুবি দত্ত পদানি নিনাম। এইভাবে বলছেন সব, বলতে বলতে যেসব কথা আমিও বলেছি আপনাদের সেগুলো সব নিভৃত মরুণ মানক্ষ দীর নিভৃত মরুণ মানক্ষ দীর যোগ যুজ হৃদয় মনয় উপাসতে তদর যোপি যোজ স্মরণা স্ত্রিয় রোগেন্দ্র ভোগ ভুজ দণ্ড বিষক্ত দিয় বয়ম পিতে সমা সমধি সংগৃহ রৌ সুধা। আবার তারপর অনেক সব স্তব করেছেন প্রত্যেকটা, খালি এই এটা বেদান্তের সব গোপন গোপন কথা, এইগুলো সব ব্যাখ্যা করতে গেলে প্রচুর দিন লাগবে। শ্রুতিগুলো যা ব্যাখ্যা করেছে একটা দুটো আমি বলে দিই। ভগবানকে বলছেন জয় জয় জহি অজাম, হে ভগবান তোমার এই অজা এই মায়াকে তুমি বিনাশ করো, তা নাহলে আমরা তোমাকে দর্শন করতে পারছি না, তুমি দর্শনের বিষয় হচ্ছ না। জয় জয় জহি অজাম, হ্যাঁ অজিত দোষ দোষ গৃহীত সমস্ত দোষ গুণ যা কিছু প্রাকৃতিক প্রাকৃতিক গুণ সবগুলোকে তুমি এই যে দূর করতে তুমি তোমারই একমাত্র সম্ভব, সমস্ত ভগগুলোকে তুমি হৃদয়ে অবরুদ্ধ করে সমস্ত ভগ মানে সমস্ত এগুলো তুমি অবরুদ্ধ করে শয়ন করে রয়েছ, আমরা কি করব, আমাদেরকে দয়া করো। শ্রুতিগণ বললেন আপনার উৎকর্ষ আবিষ্কার হোক, সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডে যত শক্তি আছে সেই শক্তির একমাত্র আধার তো আপনি, সখী অখিল শক্তি অববোধক আর তা আপনার সকল শক্তির অন্তর্যামী, অতএব স্থাবর জঙ্গম শরীরদায় সমস্ত এই জীবগণের সম্বন্ধে আপনি স্বীয় স্বরূপ আবরণার্থে যে সত্যাদি গুণ বিশিষ্ট অবিদ্যাকে নষ্ট করুন, নাহলে আপনাকে আমরা কোনোদিনই দর্শন করতে পারবো না। এইভাবে যেটা আমি আবার মধ্যিখানে ব্যাখ্যা করলাম বিজিত ঋষি কবাই অভিরদয় যেটা বললাম এটাও এখানকার, এখানে বলছেন যতক্ষণ এই ভবার নবে সব চলতে থাকবে গুরুচরণের কৃপা যতক্ষণ না হবে পার হবে না। এইভাবে অল্প অল্প আমি ব্যাখ্যা করলাম। আর শ্রুতিগণ বলছেন যে কেমনভাবে গোপিকাগণ তোমার কৃপা পেয়েছিল, তোমার অপূর্ব অজগরের মতো হস্তভুজ এর আলিঙ্গনে আবদ্ধ হয়েছিল। নিভৃত মরুণ মানক দীর যোগ যুজ হৃদয় মনয় উপাসতে তদর যোপি যজ স্মরণাত স্ত্রিয় উরুঘেন্দ্র ভোগ ভুজ দণ্ড বিষক্ত দিয় বয়ম পিতে সমা সমধি সংগৃহ রৌ সুধা। শ্রুতিগণ বলছেন যোগী মুনিগণ তারা পাহাড়ে হিমালয় বসে তোমার স্তব করছে, তোমাকে তোমাকে দেখবা, তারা যা পারে না অনেক কষ্ট করছে। আর আর এই স্ত্রীও ওই যে বজস্ত্রীগণ, হ্যাঁ তারা কিভাবে তোমার কৃপা পেয়ে গেল, নাগরাজ এ স্ত্রীগণ কামভাবে নাগরাজ এ তার দৃশ্য তোমার বাহুযুগলে আসক্ত বুদ্ধি হয়ে তোমাকে প্রাপ্ত হয়েছে। আর শ্রুতি অভিমানে আমরা যে আমরাও বয়ম পিতে সমাহা সমদৃশ অঙ্গ্রি সরৌজ সুধা, আমরাও তাদের মতো তোমার এই চরণ সেবার সুযোগ লাভ করব, বড় ইচ্ছা আমাদের। এইভাবে অনেক স্তব হলো, অনেক স্তব যার মধ্যে বিভিন্ন বেদান্তের গভীর গভীর রহস্য সমস্ত লুকিয়ে রয়েছে। তারপরে এই সমস্ত হওয়ার পর বেদের স্তুতি সমস্ত, আমরা বৃকাসুরের একটা প্রসঙ্গ, যখন ঋষিগণ মিলিত হয়ে একবার পরীক্ষা করেছিলেন দেবতাদের মধ্যে কে সবচেয়ে বড়, সে একটা অল্পের পর আমি বলে ছেড়ে দিচ্ছি। দেবতাগণের মধ্যে ঠিক করেছিলেন যে কে সবচেয়ে বড়, ভৃগুমণির ওপর দায়িত্ব পড়েছিল, ভৃগুমণি গিয়ে ব্রহ্মার কাছে গিয়ে দণ্ডবোধ না করাতে ব্রহ্মা রেগে গেলেন, শঙ্করের কাছে গেছেন, ব্রহ্মার কাছে প্রথমে গেছেন, ব্রহ্মা রেগে গেছেন, এ আমার কাছে এসছে দণ্ডবোধ তাদি করে না, হ্যাঁ অভদ্র, রেগে গেছেন অত্যন্ত, বলে এ রেগে গেছে, এবার ছুটলো, ছুটে গিয়ে চলে গেছেন গো শঙ্করের কাছে, শঙ্কর এই আমার ভাই এসছে আর এক আমাকে ছোবে না, তোমার গা নোংরা একেবারে ছাই বস্ত্র মেঝে দেখা এত নোংরা, আমাকে ছুটে আস কি, রেগে গিয়ে সুল তুলেছেন একেবারে, দৌড় একেবারে পালিয়ে চলে গেছেন, কোথায় চলে গেছেন বৈকুণ্ঠে, গিয়ে দেখে ভগবান শুয়ে রয়েছে লক্ষ্মীপাদ এক লাতি বুকের মতো, হ্যাঁ ভগবান বললো উঠে পড়ে, রে ব্রাহ্মণ আপনি কতক্ষণ এসছেন ঋষিবাব, এত কষ্ট হলো আপনার আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করবেন, বসিয়ে উল্টে আপনার পায়ে লাগেনি তো আমার কঠিন হৃদয়, আরে বসি যত্ন করে তাকে কত আদর যত্ন করলো, একে বলে ভগবান ভিগে এসে খবর দিল ঋষি সমাজে তোমরা নিশ্চিন্ত থাকো, নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম তীরম ভাগবতম, তাই তো, তাহলে আর চিন্তা কি, সবচেয়ে উপরে হচ্ছে কৃষ্ণ, তাহলে এভাবে ঋষিগণ সব করছেন। তারপরে সেখানে নারদজি বলছেন যে এইভাবে সমস্ত আলোচনা করলেন, তারপরে নারদজি এবার সুন্দরী নমস্তস্মৈ ভগবতে কৃষ্ণায়মল কীর্ত্বয়ে যোধত্ত সর্বভূতানাম অববায়ো শোতি কলহা যো সৎপ্রেক্ষক আদিমো ধনি ধনি যো আব্যক্ত জীবেশ্বর য সৃষ্টেদ মনুপ্রবিশ ঋষিণা চক্রে পুরহ শাস্তিতা যং সম্পদ ইহাতো যমনুসাই সুপ্ত কুলায়ম যথা তঙ্কই বল্ল নিরস্ত যনিমভয়ম ধৈর্যাশ্রম হরিম যং ব্রহ্ম বরুণেন্দ্রুদমরুত শুনবন্তি দেবৈস্তবৈ বেদৈ সাঙ্গ পাদক্রম উপনিষদৈ গায়ন্তি যম সামগা ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশ্যন্তি যম যোগিনা যস্যাম তম ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ। দেবাসু দেবতাদের মধ্যে পরদেবতা একমাত্র পরাৎপর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখানে বিকাসুর একজন অসুর আছেন, এর দ্বারা অনেক তত্ত্ব প্রকাশিত হবে। বিকাসুর একদিন জিজ্ঞাসা করছেন নারদজিকে, আচ্ছা দেবতাদের মধ্যে কে তাড়াতাড়ি সন্তুষ্ট হয় বলো তো, আমি তার ভজন করব। তখন নারদজি বললেন, এ তো সোজা কথা, সবাই জানে আশুতোষ, ওর নামই তো আশুতোষ, একটু জল বেলপাতা পড়লো কি না বলো, ব্যাস কি চাই বল, কি চাই তোর, তুই যদি যা চাই তাই দিয়ে দেবে, ওতে কি হবে আর হচ্ছে আমাকে বলবি না কি হবে, তুই চাইছি আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ কেন চাইলি, বানাসুর বললে আমাকে হাজারটা হাত দাও, যা নিয়ে নে হাজারটা হাত, এবার কী করবি কর হাজারটা হাত দিয়ে। এইভাবে সেখানে কি হলো, এইভাবে দেখা গেল প্রথমে এখানে আসছে রাজা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন, এইটা থেকে শুরু হচ্ছে। আমি প্রথমেই বিকাশুরের কথা বললাম, ঘটনাটা এইভাবে শুরু হচ্ছে যে সেখানে রাজা বলছেন দেবাসুর মনুষ্যেষু যে ভজন্ত শিবম শিবম প্রায়স্তে ধনীন ভোজা ন তো লক্ষ্যাস পতিম হরিম। গুরুদেবকে বলছেন গুরুদেব প্রায় গুরুদেবকে বলছেন গুরুদেব প্রায়ই দেখা যায় যারা শঙ্করকে ভজন করে, ভোলে বাবা তো ল্যাংটো মানুষ, অথচ তার ভজন যারা করে তার ধনী হয়ে যায়, অর্থাৎ কৃষ্ণের ভজন করে কিন্তু কৃষ্ণ অনন্ত বর্ণ তার যারা ভজন তার সব নিঃস্ব, ব্যাপারটা কী? এ তো আমার মিলছে না হিসাবটা। গুরুদেবকে প্রশ্ন করছেন কে, পরীক্ষিত মহারাজ বলছেন দেবাসুর মনুষ্যেষু যে ভজন্তি শিবম শিবম প্রায়স্তে ধনী নো ভাজা ভোজা ন তু লক্ষ্যাহ পতিম হরিম। লক্ষ্মীপতি হরিকে ভজন করলে তো হয় না, এরকম কেন ব্যাপারটা কি উল্টো? এতদ বেদি তুমি ইচ্ছাম, এটা আমার জানবার খুব ইচ্ছে, কেন এরকম বিরুদ্ধ হয়? তখন সুখদেব গোস্বামী বলছেন শোনো, অল্পের উপর আমি বলছি, আমিও বেশি কথা বলতে পারছি না। সেখানে কি হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পারহা, হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পারহা স সর্বদৃক উপদ্রষ্টা ত্বং ভজন নির্গুণ ভবে। রাজন শোনো, তুমি কার ভজনের কথা বলছো? তুমি হরিভজনের কথা বলছো না? হরি হচ্ছে প্রকৃতির পারে, হরি হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পর। সেখানে বলছেন হরি হচ্ছে নির্গুণ, গুণাতীত, যত দেবতা আছে তারা তো এই জগতের মধ্যে, যত দেবতা তোমরা ভজন করো, যত দেবতাকে তোমরা আজ পর্যন্ত ভজন করেছো, সব কি করেছো, জড় জগতের আরাধনা করেছো, জগৎ থেকে বেরোতে পারবে না, জগতের মধ্যেই থাকবে, এই চাটনি খাও। কিন্তু হরি কৃষ্ণ এরকম নয়, নারায়ণ এরকম নয়, নারায়ণের প্রকৃতির বাইরে। তুমি কার ভজনের কথা বলছো? তো শঙ্কর ভগবানকে ভজন, শঙ্কর ভগবান এই জগতের মধ্যে রয়েছেন, শিব ঠাকুর, তা তাকে চাইলে তুমি যা চাইবে দিয়ে দেবে, এরা বড় কথা কি? সাধুগুরু বৈষ্ণবের কাছে এইসব ঐশ্বর্য জঞ্জাল। সাধুগুরু বৈষ্ণবের তুলসীদাস সেখানে আমার এ বলছেন সুরদাসজি বৃন্দাবনে, সুরদাসজি সুরদাসজি ভজন করেছিলেন দীর্ঘকাল, একশো কত বছর বেঁচেছিলেন। সুরদাসজি কেঁদে কেঁদে বলছেন, ভগবানের কীর্তন লিখেছেন বিভিন্ন কীর্তন করে সারাক্ষণ গান গাইতেন, ছোরি মমতা ছোরি মায়া ছোরি জগ জঞ্জাল, বলে জয় গিরধর গোপাল, বলে জয় গিরধর গোপাল, ছোরি মমতা ছোরি মায়া ছোরি জগ জঞ্জাল, প্রতিষ্ঠা নিয়ে টাকা পয়সা খুনো খুনি, হ্যাঁ নিয়ে যা, কি নিবি নিয়ে যা, কতদিন বাঁচবি? ছোরি মমতা ছোরি মায়া ছোরি জগ জঞ্জাল, এই জগতের জঞ্জাল এগুলো নিয়ে লোকে পড়ে রয়েছে, এগুলো নিয়ে লোকে বিষয়ের মধ্যে। যেমন ইঁদুরটা একটু আগে এলো, এই নর্দমায় থাকে ছুঁচো ইঁদুর, এই বিষয়ে লোকগুলো মুখ ঢুকে থাকে, এই হরিকথা এখানে এলো না, ওদের কিন্তু আসার কথা ছিল, এলো না। তাতে কী প্রমাণ হলো? তাতে কী প্রমাণ হলো? তাদের অবস্থাটা প্রমাণ হলো। একটু যদি পাঁচ মিনিট এসব কথা ঢুকতো তাহলে এই জন্মেই হয়তো তাদের মঙ্গল হতো, কিন্তু ঢুকলো না। কেন আমাদের কথা কানে ঢুকবে হরিকথা ভগবানের? যদি মঙ্গল হয়ে যায় আমার কে দেখবে? আমার যদি মঙ্গল হয় তখন কে দেখবে? তুমি দেখবে? অতএব ভগবানের কাছে না ঢোকাই ভালো, আমরা বিষে আছি ভালোই আছি, বিষয়ের জঞ্জাল দুর্গন্ধ, এই খাচ্ছি যাচ্ছি নরকে যাচ্ছি, খাও পিও জিও এনজয় ইয়োর সেলফ, এই হচ্ছে জগতের ফর্মুলা। এখানে বলছেন রাজন তুমি সন্দেহ করলে? পরীক্ষিত মার্গে হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পারহা, হরি এ প্রকৃতির কোনো জিনিসই নয়, সেই পর পারে কোথায় সেই ভগবান রয়েছেন। আর যারা তাকে ভজন করবে তারা কি জগতে থাকবে, দুর্গন্ধনী চাইবে? রাজা বলল ঠিকই তো বলেছেন আপনি, আপনি ঠিকই বলেছেন, এইসব চাইবে না। ভগবান নিজেই বলেছেন, যস্যাম অনুগৃহামি হরিষ্যে তদ্ধনম সনৈ তত অধনম সন ত্যাজ্য অশ্ব সজ্জনা দুঃখ দুঃখিতম। ভগবান নিজে বলেছেন, যদি আমি কাউকে বাস্তব কৃপা করি তাকে গরিব করে দেবো, গরিব, তাহলে তার আত্মীয় স্বজন তাকে বিরক্ত করবে না, এই তো গরিব লোক, ওর কাছে গিয়ে কী করব, তখন সে আনন্দে ভজন করতে পারবে, আমার কাছে কিছু নেই, মঠ মন্দির নেই, কিছু নেই, খাওয়া দাওয়া ভাণ্ডারা নেই, কে আসবে, আমি আনন্দে ভজন করতে পারবো, লেখালেখি করতে পারবো, এত বই ফই ভালো হবে না? তাহলে লোকে বোঝে না, মহারাজ বিদেশ যান, আপনাকে বিদেশ যেতে হবে, মা এখানে যান ওখানে যান, না বাবা কোনো জায়গায় যাবো না, ভালোই আছি। বলছে যশ অহম অনুগৃহামি হরিষ্যে তদ্ধনম সনৈ, তার ধন সম্পত্তি আমি কেড়ে নিই, তত অধনম, সে যখন ধন সম্পত্তি চলে যায় তখন সে তার আত্মীয় স্বজন ছেড়ে দেয়, আর দিলে সে আনন্দে থাকে, ভালোই, এবার ভালোই আছি। এইভাবে সুখদেব গোস্বামী বলেছেন যে এখানে এই বিকাশুর দুষ্ট, সে বলছেন নারদজী সেন, আচ্ছা বলুন তো কোন দেবতাকে ভজন করলে তাড়াতাড়ি দেখা দেবে, আমি এত সময় দিতে পারবো না। বলে তো সোজা কথা, আশুতোষের, আশুতোষের ভজন করো। আর ঠিক আছে, আশুতোষের ভজন শুরু করলো, অলকানন্দার তীরে গিয়ে সুন্দর পাহাড়ি জায়গা, অসুর বসেছে এরকমভাবে, খুব ভজন করছে, শঙ্কর আসে না, কিছুতেই আসে না, এত সময় চলে গেছে। আর নারদজি বললো তাড়াতাড়ি দেখা দেখো, তো তাতে আসছে না, তো শেষে কী করলো, অলকানন্দে চান করে, ভোম শঙ্কর বলে আমার ডাকে, আর অলকানন্দে সে অসুর, তো অলকানন্দে চান করে, আর জঠা ফটা সব জঠা হয়ে গেছে, মাথা ভিজে, শঙ্কর আসে না। একদিন রেগে মেগে বললো, আমি শঙ্কর আসছে না, তো দাঁড়াও এক কাজ করি, বলে কাটারি তুলেছে, তুলে নিজের গলাটাকে কেটে বলে এই আগুনে আমি আমার নিজের গলাটাই দিয়ে দেবো, যা আসুন না, আসুন না, দরকার নেই, আসতে হবে না। সঙ্গে সঙ্গে শঙ্কর দেওয়া, ও গো কী করছো কী করছো, হ্যাঁ তুমি নিজেকে মারছো কেন, এরম ব্যাপার, এই তো আপনি এখন এলেন, আপনি না এলে তো আমি নিজেই মেরে ফেলতাম, গলা কেটে আগুনে দিয়ে দিতাম, কী হবে, আপনি আসেন না, কী চাও বাছা, কী দরকার, কী দরকার, বুদ্ধি খারাপ হয়ে গেছে। বলে যার যার মাথায় আমি হাত দেবো সেই যেন মরে যায়, ধুম করে শেষ হয়ে যায়। বলি আবার কী বর রে বাবা, বাপের জন্মে শুনিনি, এ কেমন বর, যার যার মাথায় হাত দেবো সে মরে যাক, ও ঠিক আছে যা তথাস্তু যা বেটা বেকার। এইবার যেই বর দিয়েছে তখন বলে শিব ঠাকুরের মাথায় হাত দেবো, শিব বলে এ কিরে বাবা, আমি বর দিলাম আমার মাথায় হাত দেবে, শঙ্কর দৌড়াতে আরম্ভ করেছে, শঙ্কর দৌড়াচ্ছে এ কি আমার মাথায় হাত দিয়ে দেবে, দৌড়াতে দৌড়াতে কোথায় যায় কোথায় যায়, হা ঠাকুর বাঁচাও, এই অসুরের পাল্লায় পড়লাম বর দিয়ে। তখন ঠাকুর কি করেছেন, বটুক ব্রাহ্মণ হয়ে সামনে চলে এসে, হে শকুনি নন্দন কোথায় দৌড়াচ্ছ, আর এখন কথা বলার সময়, আরে দাঁড়াও এত সুন্দর শরীর তোমার, কোথায় দৌড়াচ্ছ একটু বলো কারণটাকে। বটুক ব্রাহ্মণ ছোট্ট ব্রাহ্মণের রূপ ধারণ করে, তোমাকে আমি চিনি, এত সুন্দর শরীর তুমি দৌড়াচ্ছ পাগলের মতো। বলে ওই ওই দৌড়াচ্ছে, বলে বাবা ওর পেছনে যাচ্ছি, ওর পেছনে কেউ যায় বা একটা পাগল, ওর পেছনে কেউ যায়, বলে ও আমাকে বর দিয়েছে, মাথায় হাত দিলে মাথা এ হয়ে যাবে, তো আমি প্রথমে ওর মাথায় হাত দিতে গেলাম, ও পালাচ্ছে বটুক ব্রাহ্মণ। ভগবান কিন্তু ভগবান বলছে, তুমিও মূর্খ, ও জানো না, ও গেঁজা ভেজা খায়, ওরকম মিথ্যে কথা বলে, ওরকম তুমি একটা বোকা, ও বর দিয়েছে আর তোমার নিজের মাথা নেই, দেখতে পারো না মিথ্যে কথা বলে, সঙ্গে সঙ্গে নিজের মাথায় হাত দিয়েছে, দুম শেষ। এইভাবে অসুরগণ বিভিন্ন রকম বর চায়, নিজের পাপেতে নিজেই মরে। তোমার একটা বুদ্ধি নেই, তুমি নিজের মাথাটা রয়েছো ওখানে দৌড়াচ্ছ কেন, এত পাহাড় পর্বত দৌড়াচ্ছ, ও একটা মিথ্যেবাদী, নিজের মাথা হাত দিয়েছে সে। এইরকম হচ্ছে অবস্থা। ব্রহ্মা বর দিয়েছিল, তাকেও ভগবান বকেছিলেন নৃসিংহরূপে, হে ব্রাহ্মণ ওইরকম ধরনের বর দেবে না, একটা সাপকে যদি অমৃত খাও দুধ খাও ভালো, বাঁকুড়ার লোকগুলো খুব বোকা, সারা দিন রাত সাপগুলোকে দুধ আর কলা খাওয়ায়, বাঁকুড়ায় যারা আছেন তারা সারা দিন রাত ওই যখনই সময় পাবে দুধ আর কলা রেখে আসবে, ওই সাপগুলোকে খাওয়াবে বাঁকুড়ার রান্নাঘরের মধ্যে এত সাপ বিজবিজ করছে, সব এত সাপের জায়গা ওটা, বেহুলা লক্ষ্মীন্দরের ঘটনা ওইখানে সব অনেক ব্যাপার আছে, যার জন্য যাই হোক, এখানে এখন আলোচনা প্রসঙ্গে আমরা এখানে এসেছি যে একজন একজন ব্যক্তি আছেন, তিনি ব্যবসা বাণিজ্য করে খেতেন, তাকে তাকে ভগবান সর্বশান্ত করে দিয়েছেন। অর্থাৎ অবন্তীনগরের এক ব্রাহ্মণের কথা, নাকি এটা কালকেই আলোচনা করবো, আজকে থাকুক, নাকি আজকে আলোচনা করা অনেক সময় লাগবে। যাই হোক, এখানে বলছেন সেই অবন্তীনগরের সেই ব্রাহ্মণ, সে ব্যবসা বাণিজ্য করত, করে সেখানে অনেক অর্থ জমিয়েছে, কিন্তু আত্মীয় পরিজন কাউকেই সে সেই সব ভাগ দেয় না, কিছুতেই ভাগ দেয় না। আত্মীয় ঘরের যে ছেলেপেলে, ঘরের যে তোমার তোমার স্ত্রী, ঘরের যে তোমার স্ত্রী পুত্র ইত্যাদি আছে, স্ত্রী পুত্রগুলো আছে, এদেরকে অন্তত দাও, এদেরকেও দেয় না ভালো করে খেতে। এদেরকে না খেতে দেওয়ার ফলেতে তারা স্বাভাবিকভাবেই রেগে গেছেন, কার ওপর? স্বামীর ওপর। খেতেও দেয় না ভালো করে, কিছু করতে দেয় না, এভাবে সব রেগে গেছেন। যাই হোক, এখানে অনেক কথা, অনেক অনেক জিনিস আমি আলোচনা করতে পারিনি, রাষ্ট্রীয় যোগ্য আদি সেগুলো সম্ভবও ছিল না। যাই হোক, এখন এই অবস্থা, তিনি সেখানে হঠাৎ রাজা এসে সব লুট করে নিয়েছে তার থেকে, সে খাজনা দিত না, সব কিছু করার ফলেতে সে এখন দুস্থ অবস্থায়, তাকে সবাই ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন দূর করে দিয়েছে, মানে তিনিই বেরিয়ে গেছেন ঘর থেকে, তাকে পোষে না, তাকে কেউ জিজ্ঞাসা করে না, সেই জন্য সে দুঃখে কী করেছেন, বেরিয়ে গেছেন, গিয়ে তীরণ্ডী সন্ন্যাস নিয়েছেন। তীরণ্ডী সন্ন্যাস নিয়ে সেখানে তিনি ভজন করেন। আর তাকে কীভাবে সবাই বিরক্ত করতে আরম্ভ করলো, সেই তীরণ্ডী সন্ন্যাসের কথা আমি কালকে কিছু আলোচনা করব। আর মৃতপুত্রের কথা দ্বারকা, এটা আমি আগেই বলে দিয়েছি সকালে বোধহয়, কী করে ব্রাহ্মণের মৃতপুত্রগুলো মরে যায়, আর অর্জুন কীভাবে, এসব কথা আমি বলেছিলাম। কালকে আলোচনা করব যদুবংশ কীভাবে কৃষ্ণের ইচ্ছায় চলে গেল, মুনি ঋষিগণের অভিশাপে, এইসব কথা সব আলোচনা করব। কালকে একটু সকাল সকাল শুরু হবে, হয়ে কম করে এগারো স্কন্ধের কথাগুলো সমস্ত শুনতে হবে, আর বারো স্কন্ধের এসব কথা কিছু আলোচনা করব, কালকে এসব আলোচনা করব, আজকে আর এসব থাকুক। জং ব্রহ্মবরণেন্দ্র উদ্যমরুত শুনবন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গ পাদক্রম উপনিষদৈ গায়ন্তি সংযম সামগা ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশ্যন্তি যম যোগিনা যশন্তং ন বিদুসুরা সুরগণা দেবায় তস্মৈ নমঃ। বাঞ্ছা কল্প দুর্বশী কি বাসিন্দি ভবেচ পতিতানং পাবন ভবৈষ্ণবভ্যো নমঃ। কাল অন্তিম দিন, কালকেই শেষ হয়ে যাবে, কালকে সঙ্গে সঙ্গে আমার চলে যেতে হবে। কালকে যত সব কাজ ফেলে শুনতে পারবেন ততই ভালো।